আজকের এই ফজিলতময় বরকতময় দশম বার্ষিক তাফসিরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি, অত্র এলাকার বিভিন্ন মসজিদ এবং মাদ্রাসার সম্মানিত আইমাই মাসাজিদ এবং ওলামাই কেরাম, আমার সম্মানিত মুরব্বিয়ান এজাম, আমার অত্যন্ত আদরের স্নেহের মহব্বতের যুবক কিশোর শিশু ভাইয়েরা এবং পর্দার আড়ালের আমার সম্মানিতা মা এবং বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কোটি কোটি শুকরিয়া যে মহান রাব্বুল আলামিন আজকের এই পরিস্থিতিতেও বৃষ্টির মধ্যেও আল্লাহ রাব্বুল আলামিন আমাদের যে সকল বান্দাদেরকে এই তাফসিরুল কোরআন মাহফিলে আসার তৌফিক দিয়েছেন এবং এই অবস্থায়ও আমরা তাফসিরুল কোরআন মাহফিল চালিয়ে যাওয়ার মতো যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দিয়েছেন এবং যে মক্তবের উদ্যোগে আয়োজিত সেই মক্তবের ভিতরে বসেই আমরা কালামে হাকিম থেকে কিছু কথাবার্তা, কিছু তাফসির করার এবং আল্লাহ রাব্বুল আলামিনের দিন সম্পর্কে কিছু কথাবার্তা বলার এবং শোনার যে মহান রাব্বুল আলামিন তৌফিক দিয়েছেন সেই মহান রাব্বুল আলামিনের শুকর আদায় করি সকলে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাই ও বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে যেটি ইচ্ছা করেন সেটি কার্যকর হয়, বান্দা ইচ্ছা করলে বান্দার সিদ্ধান্ত কার্যকর হয় না। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে অনেক জায়গায় বলছেন, ওয়া কানা আমরুল্লাহি মাফউলা, আল্লাহর সিদ্ধান্ত আল্লাহর নির্দেশ এটাই জমিনে কার্যকর হয়। জমিনে অন্য কারো সিদ্ধান্ত অন্য কারো ইচ্ছা কার্যকর হয় না। তা আল্লাহ রাব্বুল আলামিনের ইচ্ছা ছিল যে আজকের আমাদের তাফসিরুল কোরআন মাহফিল মক্তবের ভিতরে হবে, এইভাবে হবে। তা আল্লাহ রাব্বুল আলামিনের সেই সিদ্ধান্তের উপরে আমরাও সন্তুষ্ট, সকলে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের কালামে হাকিমের কোরআনে কারিমের তাফসির কানে যাওয়া এটি কিন্তু সবার নসিবে হয় না। আল্লাহ রাব্বুল আলামিন যাকে কবুল করেন, যার কানকে রাব্বুল আলামিন কবুল করেছেন, সেই কানগুলোতেই কোরআনে কারিমের কথা, কোরআনে কারিমের আলোচনা পৌঁছে। যেই কানগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেন নাই সেই কানগুলোর মধ্যে গান বাজনার আওয়াজ পৌঁছে, সেই কানগুলোর মধ্যে গীবতের কথা পৌঁছে, মিথ্যা কথা পৌঁছে, বিভিন্ন অশ্লীল কথা পৌঁছে। আর যেই কানগুলোকে রাব্বুল আলামিন কবুল করেন সেই কানগুলোতে কোরআনে কারিমের কথা, সুন্নার কথা সেই কানগুলোতে পৌঁছে। তা আজকের তাফসিরুল কোরআন মাহফিলে আল্লাহ রাব্বুল আলামিনের ইচ্ছা ছিল যে এত মানুষের কাছে এই কোরআনের আওয়াজ আজকে পৌঁছাবেন না, অল্প কয়জন সিলেক্টেড আল্লাহর মনোনীত বান্দাদের কাছে শুধু কোরআনের কথা পৌঁছাবেন। এই জন্য আল্লাহ পাক আজকে আমাদেরকে বাহিরে বড় আকারে অনেক লোক নিয়ে মাহফিল করার ব্যবস্থা করেন নাই, শুধুমাত্র যেই মানুষগুলোকে রাব্বুল আলামিন কোরআনে কারিমের জন্য কবুল করছেন এইরকম সিলেক্টেড নির্বাচিত কয়েকজন আল্লাহর বান্দাকে নিয়ে আজকের তাফসিরুল কোরআন মাহফিল, আলহামদুলিল্লাহ। তাহলে বোঝা যায় এই এলাকার তাফসিরুল কোরআন মাহফিলের জন্য এই এলাকার হাজার হাজার মানুষ থেকে রাব্বুল আলামিন আমাদের কয়জনকে পছন্দ করেছেন, আলহামদুলিল্লাহ। আমরা আল্লাহ রাব্বুল আলামিনের পছন্দনীয় মানুষ, যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পছন্দ করে আজকের এই তাফসীরুল কোরআন মাহফিলে বসার তৌফিক দিয়েছেন, সেই রাব্বুল আলামিনের কাছে আমরা কামনা করি। সেই রাব্বুল আলামিন যেন আমাদের সবাইকে সিরাত মুস্তাকিমের হেদায়েত দিয়ে দিন। সকলে বলি আমিন। আমার সম্মানিত ভাই ও বোনেরা, আলহামদুলিল্লাহ আমার আগে কয়েকজন সম্মানিত বিজ্ঞ আলেম কোরআনে কারিম থেকে সুন্না থেকে অনেক সুন্দর আলোচনা করেছেন। ওই বিষয়গুলো, ওই কথাগুলো যদি আমরা আমল করি, আলহামদুলিল্লাহ তাফসীরুল কোরআন মাহফিল আমাদের সার্থক ইনশাআল্লাহ। তো আমি আর দীর্ঘ সময় আলোচনা করব না, আমরা শুধুমাত্র কোরআনে কারিমের একটি আয়াতে কারিমের তাফসীর করে আমরা আজকের তাফসীরুল কোরআন মাহফিল শেষ করব ইনশাআল্লাহ। আয়াতটি হলো সূরা আত-তাহরীমের 6 নম্বর আয়াত। এখানে আল্লাহ সুবহান ওয়া তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা ওয়াকুদুহা আন-নাসু ওয়াল হিজারাহ عليها ملائكة غلاظ شداد لا يعصون لا يعصون الله ما أمرهم ويفعلون ما يؤمرون. এখানে আল্লাহ রাব্বুল আলামিন যে আয়াতটি, এটা শুধু ইমানদারদেরকে লক্ষ্য করে আল্লাহ রাব্বুল আলামিন আয়াতে কারিমাটা নাজিল করেছেন। আমরা এই পৃথিবীতে যত মানুষ জন্মগ্রহণ করি, প্রত্যেকটা মানুষের একটা গন্তব্যস্থল আছে। যেহেতু রাব্বুল আলামিন আমাদেরকে এই পৃথিবীতে পাঠিয়েছেন, সুতরাং আমাদের সবাই এই পৃথিবীতে একটা জিনিস আমাদেরকে অবশ্যই গ্রহণ করতে হবে। সেটা কোন জিনিস বলেন দেখি? এমন একটা জিনিস আছে যেটা থেকে আমরা কেউ বাঁচার উপায় নাই, সেই জিনিসটার নাম হইল মৃত্যু, মাউত। এই মাউত এমন এক জিনিস, এই মাউত থেকে আজ পর্যন্ত এই হাজার হাজার বছরে কত কোটি কোটি নারী পুরুষ পৃথিবীতে এসেছেন, একজন মানুষও এই মৃত্যু থেকে মাউত থেকে বাঁচতে পারেন নাই। সুতরাং আমরা যারা দুনিয়াতে আছি এখন বর্তমানে, আমাদেরকেও এই মৃত্যু থেকে বাঁচা কোনোদিন সম্ভব না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফা ইন্নাহু মুলাকীকুম। রাসূল, আপনি দুনিয়ার মানুষদেরকে এই বিষয়টি জানিয়ে দিন, তোমরা মৃত্যু থেকে যত লুকানোর চেষ্টা করো না কেন, যত পালানোর চেষ্টা করো না কেন, ফা ইন্নাহু মুলাকীকুম, মৃত্যু তোমাদের সাথে মোলাকাত অবশ্যই করবে। মৃত্যু থেকে তোমাদের বেঁচে থাকা, দূরে থাকা, পালিয়ে থাকা কোনোদিন সম্ভব হবে না। এমনকি যদি কোন কঠিন সীসা দালা প্রাচীরের ভিতরে, কোন আবদ্ধ ঘরের ভিতরে, পাহাড়ের ভিতরে, এমন জায়গার ভিতরে যেই জায়গায় আলো বাতাস ঢুকতে পারে না, কিছুই ঢুকতে পারে না, এইরকম বুরুজের ভিতরেও যদি বসে থাকো, মৃত্যু তোমাকে সেখানেও পেয়ে যাবে। সুবহানাল্লাহ, সেখান থেকে তোমার বাঁচা সম্ভব নয়। তাহলে মৃত্যু তো হবেই আমাদের, এটা চিরন্তন সত্য জিনিস। মৃত্যুর পরে আমরা কোন পর্যন্ত যেতে চাই, কোন জায়গা আমাদের লাস্ট গন্তব্যস্থল বলেন দেখি? আপনারা কোন পর্যন্ত যাইতে চান? জি, অনেকে বলেন জান্নাত পর্যন্ত যাইতে চায় না। কোন পর্যন্ত যেতে চান? জান্নাত পর্যন্ত। আমাদের সর্বশেষ গন্তব্যস্থল কোথায়? জান্নাত। তো মরে গেলেই কি জান্নাতে যাওয়া যায়? জান্নাতে যাওয়া যায় না। আমরা সবাই চাই জান্নাতে যাব, কারণ জান্নাত আমাদের বাবার বাড়ি, বাবার বাড়ি না? আমাদের আব্বা আদম আলাইহিসসালাম কোথায় ছিলেন? জান্নাতেই ছিলেন। তো জান্নাত তো আমাদের বাবার বাড়ি, আমরা তো ওই জান্নাতের ওয়ারিস। বাপের সন্তান সম্পত্তি পায় না, তাহলে তো আমরাই আমাদের বাপের ওয়ারিস, আমরা তো ওই জান্নাতের ওয়ারিস। তাহলে আমরা যাব কোথায়? জান্নাতে। এই জান্নাত পর্যন্ত যেতে হলে মাঝখানে কয়েকটা স্টেশন আছে। এখানে কয়টা স্টেশন আছে বলতে পারবেন? মৃত্যু থেকে শুরু করে জান্নাতে পৌঁছা পর্যন্ত মাঝখানে কয়েকটা স্টেশন আছে। এই স্টেশন গুলো পার হয়ে তারপরে আমাদেরকে জান্নাতে পৌঁছতে হবে। ওই স্টেশন গুলো সাতটা। কয়টা? সাতটা স্টেশন আছে মৃত্যুর পরে জান্নাতে পৌঁছা পর্যন্ত। মাঝখানে স্টেশন হলো কয়টা? সাতটা। প্রথম নম্বর স্টেশনের নাম হলো কবর। এক নম্বর স্টেশন হলো কবর। দুই নম্বর স্টেশন হলো আন-নাফখাতু ওয়াল বাস। আমরা এগুলো প্রত্যেকটা আলোচনা করব। তিন নম্বর স্টেশন হলো আল হাসর। চার নম্বর স্টেশন হলো আল কাওসার, আল হাউস। পাঁচ নম্বর স্টেশন হলো আল হিসাব ওয়াল জাযা। ছয় নম্বর স্টেশন হলো আল মিজান। সাত নম্বর স্টেশন হলো আস-সিরাত। আট নম্বর গন্তব্যস্থল, আট নম্বর স্টেশন হলো জান্নাত। সুবহানাল্লাহ। তাহলে জান্নাতের আগে সাতটা স্টেশনে আমার আপনার ট্রেন দাঁড়াইতে হবে। আমরা যাত্রা শুরু করেছি জান্নাতের দিকে। জান্নাত কোথায়? জান্নাত কি কাছে? জান্নাত অনেক অনেক দূরে। সেই জান্নাত পর্যন্ত পৌঁছতে হলে আল্লাহর একজন বান্দাকে, আল্লাহর একজন বান্দিকে সাতটা স্টেশন পাড়ি দিয়ে তারপরে জান্নাতে পৌঁছতে হবে। যেই সাতটি স্টেশন পাড়ি দিতে হবে, এই স্টেশন গুলো একটার থেকে একটা ভয়ঙ্কর ভয়ঙ্কর বিপজ্জনক স্টেশন। এই স্টেশনের কোনো এক জায়গায় যদি আটকা পড়ে যাই, কোনো এক জায়গায় যদি আমার অবস্থা খারাপ হয়ে যায়, কোনো এক জায়গায় যদি ধরা পড়ে যায়, বন্দি হয়ে যায়, তাহলে ওই অষ্টম স্টেশন জান্নাত পর্যন্ত পৌঁছা সম্ভব হবে না। তার আগেই অন্য জায়গায় থেকে যেতে হবে। যদি নিরাপদে সুন্দরভাবে স্টেশনগুলো পাড়ি দিতে পারি, তাহলে আমাদের গন্তব্যস্থল জান্নাতে পৌঁছতে পারবো ইনশাআল্লাহ। তাহলে এই সাতটি স্টেশনের জন্য প্রস্তুতি নিতে হবে। মানুষ যখন রওনা দেন বাহিরে যাওয়ার জন্য, কোনো দেশে যাওয়ার জন্য, ব্যাগ গুছাইতে থাকেন এই 15 দিনের সফরে, 30 দিনের সফরে আমার কোন জায়গায় কি দরকার, শীতের দিন হলে আমার শীতের জামা দরকার, গরমের দিন হলে আমার গরমের এই পোশাক দরকার, আবহাওয়া বুঝে সবকিছু বুঝে তার নিজের জন্য প্রস্তুতি নিতে থাকেন। ঠিক আমি আপনি হাজার হাজার বছর পাড়ি দিয়ে, সাতটা কঠিন স্টেশন পাড়ি দিয়ে জান্নাত পর্যন্ত যেতে হবে, এই স্টেশন গুলার জন্য প্রস্তুতি নিতে হবে। কিন্তু এই স্টেশন গুলোর প্রস্তুতি বিহীন আমরা মৃত্যুর জন্য বসে আছি। মৃত্যু হবে এটা আমরা সবাই জানি, এবং সবার মনের ইচ্ছা জান্নাতেও যেতে চাই। কিন্তু জান্নাত পর্যন্ত যে যাওয়ার আগে সাতটি ভয়ঙ্কর কঠিন স্টেশন, সেই স্টেশন গুলো কিভাবে পাড়ি দিব, সেই খবর, সেই চিন্তা কিন্তু আমাদের নাই। আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাহরিমের এই আয়াতে কারিমায় স্মরণ করিয়ে দিচ্ছেন, হে ইমানদারগণ, হে মুমিনেরা, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারাহ, কু আনফুসাকুম, তোমাদের নিজেদেরকে বাঁচাও, তোমাদের নিজেদেরকে রক্ষা করো, ওয়া আহলিকুম, তোমাদের আহলকে বাঁচাও, পরিবার পরিজনকে বাঁচাও, নারান, জাহান্নামের আগুন থেকে, জাহান্নাম থেকে বাঁচাও, জাহান্নাম থেকে তোমাদের নিজেকেও বাঁচাও, তোমাদের পরিবার পরিজন আহলকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাও। তাহলে একজন মুমিনের প্রথম কর্তব্য হল নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচানো। এরপরে মুমিনের দায়িত্ব হল নিজেকে বাঁচানোর সাথে সাথে পরিবার পরিজনকেও জাহান্নামের আগুন থেকে বাঁচানো। কিন্তু আজকে দেখা যায় নিজেও জাহান্নামের আগুন থেকে বাঁচার ব্যাপারে উদাসীন, পরিবার পরিজনকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর ব্যাপারে উদাসীন, নিজেও বাঁচার চেষ্টা করে না, পরিবার পরিজনকেও জাহান্নামের আগুন থেকে বাঁচানোর কোনো চেষ্টা নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত লাভ করার পরে 3 বছর পর্যন্ত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোপনে গোপনে ইসলামের দাওয়াত পেশ করেছেন, ইসলামের দাওয়াত দিয়েছেন। 3 বছর পরে আল্লাহ রাব্বুল আলামিন আয়াতে কারিমা নাযিল করলেন, ওয়া আনযির আশিরাতাকাল আকরাবিন, ও আমার নবী, এবার গোপনে গোপনে দাওয়াত দেওয়া আপনার জন্য আর বসে থাকা যাবে না, যথেষ্ট নয়, আপনার আত্মীয় স্বজন, নিকট আত্মীয় প্রতিবেশী, চতুর্দিকে যারা আছে এদের কাছে আপনি দাওয়াত দিতে থাকেন, ওয়া আনযির, এদেরকে আপনি জাহান্নামের ভয় দিতে থাকেন, জাহান্নামের ভয় দেখাইতে থাকেন। এই আয়াতে কারিমা নাযিলের সাথে সাথে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যত আত্মীয় স্বজন ছিল মক্কা মুকাররমার মধ্যে সকল আত্মীয় স্বজনকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাক দিলেন, ইয়া বানি কাব ইবনে লুয়াই, ইয়া বানি আব্দে শামস, ইয়া বানি আব্দুল মুত্তালিব, এভাবে প্রত্যেকটা জাতিকে, প্রত্যেকটা বংশকে, প্রত্যেকটা কাউমকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডেকে নিয়ে আসলেন। ডেকে নিয়ে এসে সবাইকে যে কথাটা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ইয়া বনি আব্দে শামস আনকিজু আনফুসাকুম মিনান নার, ও বনি আব্দে শামসের লোকেরা, তোমাদের নিজেদেরকে, নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচাও। ইয়া বনি কাব ইবনে লুয়াই আনকিজু আনফুসাকুম মিনান নার, ও বনি কাব ইবনে লুয়াই, তোমাদের নিজেদেরকে, নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচাও। ইয়া বনি আব্দুল মুত্তালিব আনকিজু আনফুসাকুম মিনান নার, হে আব্দুল মুত্তালিবের বংশধর, তোমরা তোমাদের নিজেদেরকে, নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচাও। এমনকি সর্বশেষ পর্যায়ে নিজের মেয়ে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডেকে বললেন, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডেকে বললেন, ইয়া ফাতেমা আনকিজি নাফসাকে মিনান নার, ও আমার মেয়ে ফাতেমা, তোমার নিজেকে, নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। নিজের মেয়েকে ডেকেও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে তোমার নিজেকে, নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দিলেন, কারণ হলো কিয়ামতের ময়দানে যদি তুমি বিপদে পড়ো, ফাতেমা তুমি যদি জান্নাতে যেতে না পারো ফা ইন্নী লা আমলিকু লাকুম মিনাল্লাহি শাইআ তাহলে আমি নবী আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে তোমাকে ছুটাই নেওয়ার জন্য তোমাকে জাহান্নাম থেকে মুক্ত করার জন্য আমি নবীও কোনো কিছুর মালিক নই আমারও কোনো ক্ষমতা নাই আমিও কিয়ামতের ময়দানে তুমি যদি কোনো কারণে জাহান্নামী হয়ে যাও তা আমি নবী কথা বলার ক্ষমতা নাই যে রাব্বুল আলামিন এটা আমার মেয়েটাকে ছাড়ি দেন এইটা করার ক্ষমতা কিয়ামতের ময়দানে আমি নবীরও নাই তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে নিজের মেয়েকে বলতেছেন তোমাকে আমি জান্নাতে নেওয়ার মালিক নই জাহান্নাম থেকে বাঁচানোর মালিক নই ফাতেমা আনকিজি নাফসাকে মিনান নার তোমার নিজেকে নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচাও আজকে আমরা দেখি অনেক ভাই অনেক বোন আরেকজনে জান্নাতে নিয়ে যাবে এই আশায় বসে থাকে সমাজে দেখবেন অনেক ভাই বসে আছে পীর সাহেব হুজুর জান্নাতে নিয়ে যাবে এরকম অনেক বোকা মানুষ আমাদের সমাজে বিভিন্ন জায়গায় দেখি যে এই আশায় বসে আছে যে পীর সাহেব হুজুর জান্নাতে নিয়ে যাব কেউ কেউ বলে আমার ছেলে একটা আলেম বানাইছি আমি কোনো কারণে জাহান্নামে গেল ছেলে টানি জান্নাতে নিয়ে যাব কেউ মনে করে আমার আত্মীয় স্বজন একজন হাফেজে কোরআন আছে ওই হাফেজে কোরআনের দ্বারা আমি জান্নাতে চলে যাব এক একজন এক একজনের আশায় বসে আছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন আনকিজু আনফুসাকুম মিনান নার কেউ কারো আশায় বসে থাকলে চলবে না জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য নিজেকে নিজে চেষ্টা করতে হবে নিজেকে নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য চেষ্টা চালাইতে হবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুপারিশ করবেন শাফাত করবেন এটা হক কিন্তু শাফাতের অর্থ এই নয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের ইচ্ছা মতো যাকে ইচ্ছা তাকে টানে টানে জান্নাতে নিয়ে যাবেন কাকে কাকে সুপারিশ করবেন কার জন্য জান্নাত এটা আল্লাহ রাব্বুল আলামিন নিজেই নির্ধারণ করে দিবেন সুবহানাল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই ক্ষমতা দেওয়া হবে না আপনি ইচ্ছা মতো যার যারে মনে চায় ইচ্ছা মতো নিয়ে যান যেখানে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই ক্ষমতা নাই এই পাওয়ার নাই সেখানে আল্লাহর কোনো ওলির কোনো বান্দার ক্ষমতা নাই আল্লাহর আরেকজন বান্দাকে জাহান্নাম থেকে বাঁচাই জান্নাতে নিয়ে যাবে তাহলে আমার ভাইয়েরা এবং বোনেরা আমাদের প্রথম কথা হলো নিজেদেরকে নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচানোর চেষ্টা করতে হবে অন্য কারো উপরে আশা ভরসা করে বসে থাকা যাবে না আমার অমুক হুজুর আমারে জান্নাতে নিয়ে যাব অমুক পীর সাহেব জান্নাতে নিয়ে যাবে অমুক জান্নাতে নিয়ে যাব এই আশা ভরসায় বসে থাকা যাবে না এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার সমস্ত মুমিনকে ডেকে বলতেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা ও ইমানদারগণ নিজেকে নিজে এবং আহালকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও জাহান্নামের আগুন থেকে বাঁচাও তাহলে জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য কি করতে হবে জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য আহালকে বাঁচানোর জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনারা দেখি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললে আপনারা চুপ করে থাকেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন না এই দেশে মনে হয় দরুদ পড়ে না নাকি জি তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম বললে কি বলতে হবে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং যতবার আমরা উচ্চারণ করব ততবারই দরুদ পড়বেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারপরে কোরআনের আয়াত বললে হাদিস বললে নিজের থেকে বলবেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ এগুলো হলো আল্লাহ রাব্বুল আলামিনের জিকির জিকির করবেন জিকিরের মজলিসে তাহলে এই জাহান্নামের আগুন থেকে নিজে বাঁচতে হলে, আহলকে বাঁচাইতে হলে কি করতে হবে? এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি যে সাতটা স্টেশনের কথা বলছি, এই স্টেশনগুলোর বর্ণনা শুনলেই আমরা বুঝতে পারবো যে সেখানে কোন স্টেশনে কি কি লাগবে। প্রথম স্টেশনের নাম কি? কবর। কবর হলো এক নম্বর স্টেশন। যখন কোনো সন্তান, কোনো ছেলে বিদেশ যায় অথবা অন্য কোনো জায়গায় যায়, বাবা গিয়ে, ভাইয়েরা গিয়ে, আত্মীয় স্বজন গিয়ে প্রথম স্টেশনে গিয়ে গাড়িতে তুলে দিয়ে আসে। আল্লাহর কোনো বান্দা বান্দি যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে যায়, জান্নাতের দিকে সফরে রওনা দিয়ে দেয়, আমরাও ছেলে, আত্মীয় স্বজন, প্রতিবেশী সবাই মিলে প্রথম স্টেশনে গাড়িতে তুলে দিয়ে আসি। দিনা কোন স্টেশন? এটা কবরের স্টেশন। কবরের স্টেশন পর্যন্ত আমরা গাড়িতে তুলে দিয়ে আসি, সবাই যাই কবরে রেখে আসি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়াতবাউল মাইয়্যাতা সালাসা, মাইয়্যাতকে যখন কবরের দিকে নিয়ে যাওয়া হয়, স্টেশনের দিকে নিয়ে যাওয়া হয়, ইয়াতবাউল মাইয়্যাতা সালাসা, মাইয়্যাতের পিছনে পিছনে তিনটা জিনিস যেতে থাকে। এক নম্বরে যেতে থাকে আহলুহু, তার আহাল যেতে থাকে, ওয়া মালুহু, তার মাল সম্পদ যেতে থাকে, তার সাথে আরেকটা জিনিসও যায়, ওয়া আমালুহু, তার আমলও যায়। তাহলে কবর পর্যন্ত, স্টেশন পর্যন্ত কয়টা জিনিস যায়? তিনটা জিনিস। এক নম্বরে আহাল যায়, দুই নম্বরে মাল যায়, তিন নম্বরে আমল যায়। ফায়ারজিউ ইসনান ওয়া ইয়াবকি ওয়াহিদ, কিছুক্ষণ পরে দুইটি জিনিস ফিরে চলে আসে, একটা জিনিস সাথে থেকে যায়। ফিরে চলে আসে আহলুহু ওয়া মালুহু, আহাল বাড়িতে ফিরে আসে, সম্পদ বাড়িতে ফিরে চলে আসে, সাথে একটা জিনিস থেকে যায়, সেই জিনিসটা হলো আমালুহু, তার আমলটা তার সাথে থেকে যায়। সুবহানাল্লাহ। তাহলে বোঝা যায় ওই কবরের স্টেশনে যাত্রা করতে হলে, ওই স্টেশনে গাড়িতে উঠতে হলে সাথে আমল নিয়ে যাইতে হবে। আমল যার যত বেশি আছে ওই স্টেশন গুলোতে নিরাপদে সে পার হইতে পারবে। টাকা পয়সা নেই নাই, খালি পকেটে চলে গেছে, খালি পকেটে ছয় মাসের সফরে বাইরেছে, একটা টাকাও নেই নাই। তো এই আল্লাহর বান্দা স্টেশনে স্টেশনে বিভিন্ন জায়গায় যায় যায় মানুষের কাছে ভিক্ষা করা ছাড়া আর কোনো উপায় নাই। আখেরাতের পথে যাত্রা করছে, দীর্ঘ যাত্রা, অনেক লম্বা যাত্রা, কিন্তু কোনো আমল নিয়ে যায় নাই, আমল নাই, খালি পকেটে রওনা দিয়ে দিছে। এই আল্লাহর বান্দার প্রত্যেক স্টেশনে ভিক্ষা করা ছাড়া, কান্নাকাটি করা ছাড়া আর কোনো উপায় নাই, এবং এই আল্লাহর বান্দা জান্নাত পর্যন্ত পৌঁছতে পারবে না। এই জন্য সাথে করে কি নিতে হবে? পাতেও নিতে হবে, আমল নিতে হবে। আজকে দেখা যায় আহালের জন্য আমল নষ্ট করি, যেটা আমার সাথে যাবে কি? আমল। আহাল কিন্তু পরিবার পরিজন আমার সাথে যাবে না, কিন্তু পরিবার পরিজনের জন্য আমল নষ্ট হয়। দেখা যায় পরিবার পরিজনের জন্য রিজিক অন্বেষণ করতে গিয়ে, চাকরি বাকরি করতে গিয়ে, ব্যবসা বাণিজ্য করতে গিয়ে, আহালের জন্য, পরিবারের জন্য টাকা কামাইতে গিয়ে আমার নামাজগুলো জামাতে হয় না, জামাত তরক হয়। আহালের জন্য ব্যবসা বাণিজ্য করতে গিয়ে সুদের সাথে জড়িত হইতে হয়। আহালের জন্য টাকা ইনকাম করতে গিয়ে ঘুষের সাথে জড়িত হয়, কত রকমের অবৈধ উপার্জনের সাথে জড়িত হয়। কার জন্য? পরিবারের জন্য, আহালের জন্য। অথচ ওই আহাল, ওই পরিবার পরিজন কিন্তু আমার সাথে কবরে, আমাকে অন্ধকার কবরে একা একা রেখে আমার পরিবার পরিজন চলে আসবে। তাহলে আমাকে পাড়ি দিতে হবে সবগুলা স্টেশন আমার একা একা। তাহলে আমাকে প্রথমে সতর্ক হইতে হবে, আমার আহলের কারণে যেন আমার কোনো অবস্থায় কোনো আমল নষ্ট না হয়, এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন লা তুলহিকুম তিজারাতুন ওয়ালা বাইউন আন যিকরিল্লাহ। ও আল্লাহর বান্দা খেয়াল রাখবা, ব্যবসা বাণিজ্য যেন তোমাকে, বেচা কিনা যেন তোমাকে আল্লাহর জিকির থেকে কখনো গাফেল না করে। দুনিয়াতে যেটাই করো, চাকরি বাকরি করো, ব্যবসা বাণিজ্য করো, যাই করো, কিন্তু আগে তোমার আমলটা ঠিক রাখতে হবে। তোমার পরিবার পরিজনের জন্য আমল ছেড়ে দেওয়া যাবে না, আমল নষ্ট করা যাবে না। পরিবার পরিজনের জন্য হারাম উপার্জন করা, হারাম ইনকাম করা যাবে না। কারণ দেখেন, যত ব্যক্তি হারাম উপার্জন করে, হারাম ইনকাম করে, নিজে খাইতে পারে না, পরিবারের জন্য রেখে যায়। পরিবার আরাম আয়েশে চলাফেরা করে, নিজে কবরে গিয়ে জাহান্নামে জ্বলতে থাকে। তাহলে এত কষ্ট করি পরিবার পরিজনের জন্য, আমার হারাম উপার্জন করে রেখে যাওয়ার দরকারটা কি? আমার পরবর্তী প্রজন্ম আরামে ভোগ করবে, আর আমি জাহান্নামের আগুনে জ্বলতে থাকব। তাহলে এই কষ্ট করে হারাম উপার্জনটা আমার দরকার কি? তাহলে সবসময় এক নম্বরে অগ্রাধিকার রাখতে হবে আমার আমল, তারপরে আহল, তারপরে মাল। সম্পদ উপার্জন করতে গিয়ে যেন আমল নষ্ট না হয়, আমল যেন ঠিক রেখেই তারপরে সম্পদ উপার্জন। আজান দিছে, জামাতে নামাজ আমার আগে, তারপরে অন্যান্য সব কাজ। যেখানে যাব হারাম দেখব, হারামের কোনো অস্তিত্ব আছে, সেই ব্যবসা বাণিজ্য বাদ, তার সাথে কোনো আমার সম্পর্ক নাই। হালাল ভাবে আল্লাহ রাব্বুল আলামিন যা কিছু দেন সেটাই আমি উপার্জন করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সৃষ্টি করে আমাকে জমিনে না খেয়ে আল্লাহ পাক মারবেন না। যেই রাব্বুল আলামিন আমাকে সৃষ্টি করেছেন, তিনি আমার রিজিকের ব্যবস্থাও করে রেখেছেন। এমন চিন্তা করার উপায় নেই যে মনে হয় আল্লাহ আমার খাওয়াবে না। হালাল ভাবে চলার চেষ্টা করলেও আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে খাওয়াবেন। আমার আপনার কয়েকশো পেট মিলাইলে হাতির এক পেটের সমান, কি বলেন? হাতির পেট একটা, আমাদের পেট কয়টা? একশোটা মিলাইলেও হাতির একটা পেটের সমান হবে না। তো ওই আল্লাহ রাব্বুল আলামিন এরকম হাজার হাজার হাতিকে খাওয়ায়, প্রতিদিন খাওয়াইতেছে, চাষবাসও নাই, জায়গা জমিনও নাই, টাকা পয়সাও নাই, এটা আল্লাহ খাওয়াইতেছে না? সাগরের এক একটা বিশাল বিশাল তিমি মাছ, ওই তিমি মাছের একটা পেট আমাদের কত হাজার মানুষের পেট। আল্লাহ পাক এরকম শত শত প্রাণীকে, হাজার হাজার প্রাণীকে সাগরের মধ্যে, মহাসাগরের মধ্যে রাব্বুল আলামিন প্রতিদিন খাবার দিতেছেন। যে আল্লাহ রাব্বুল আলামিন এত বিশাল বিশাল পেটওয়ালা প্রাণীকে খাবার দিতে পারেন, আমার আপনার মতো ছোট্ট একটা পেট, এই পেটেও সেই রাব্বুল আলামিন খাবার দিতে পারেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে সৃষ্টি করে রিজিক বিহীন আল্লাহ ছেড়ে দেন নাই, রিজিক দেওয়ার দায়িত্ব আল্লাহ রাব্বুল আলামিন নিছেন। আমাকে আপনাকে রিজিক দেওয়া, এটা আল্লাহ রাব্বুল আলামিন নিজের উপরে দায়িত্ব করে নিছেন। কিন্তু আমি আপনি পেরেশান রিজিকের জন্য, হালাল নাই, হারাম নাই, কিছু নাই, নামাজ নাই, দিন নাই, খালি রিজিক, খালি রিজিক, খালি মাল, খালি টাকা পয়সা, খালি টাকা পয়সা। টাকা পয়সা হালাল ভাবে ইনকাম করা, উপার্জন করা নিষিদ্ধ নয়, তবে আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম আহকাম আমল ঠিক রেখে, আল্লাহ পাকের নির্দেশনা ঠিক রেখে তারপরে উপার্জন করতে হবে। তাহলে কবরে যাওয়ার সময়, প্রথম স্টেশনে যাওয়ার সময় আমার কি লাগবে? আমল লাগবে। তাহলে ওই আমলের দিকে আমাদেরকে সব সময় খেয়াল রাখতে হবে। আহলকে আমি এমন ভাবে বানাই গেলাম, এমন ভাবে তৈরি করলাম, আমি মারা যাওয়ার পরে আহলে আমার ছেলে একটু আমার জানাজাটাও পড়াইতে পারল না। এমন আহাল, এমন পরিবার আমরা তৈরি করি যে সারা জীবনের সব কিছু দিয়ে আমার সব টাকা পয়সা, সব শক্তি, সব মেধা, সব খরচ করে, যে সন্তান সন্ততি তৈরি করলাম, যে সন্তান সন্ততি মানুষ করলাম, আমি মারা যাওয়ার পরে যখন আমাকে অন্ধকার কবরে রেখে আসবে, তখন আমার ছেলেটা আমার জানাজা পড়াইতে পারে না, আমার ছেলে আমার জন্য একটা দোয়া করবে, এই দোয়ার নসিব হয় না আমাদের। এজন্য ছেলে মেয়েদেরকে দিন শিখাইতে হবে, জানাজা শিখাইতে হবে। দিন শিখাইলে না জানাজা শিখবে? এজন্য ছেলে মেয়েদেরকে জানাজার সালাত শিখাইতে হবে, যাতে আমি মারা যাওয়ার পরে আমার ছেলেটা আমার লাশের পাশে দাঁড়িয়ে চোখের পানি ফেলে আল্লাহর কাছে দোয়া করতে পারে, আল্লাহুম্মা গফির লাহু ওয়ারহামহু ওয়া আফিহি ওয়াফু আনহু ওয়া আকরিম নুজুলহু ওয়া ওয়াসসি মুদখালহু। যেন দোয়া করতে পারে, রব্বুল আলামিন আমার বাবার উপরে আপনি রহম করেন, আমার বাবাকে আপনি ক্ষমা করে দেন, আমার বাবাকে আপনি নিরাপত্তা দেন, আমার বাবার গুনাহ খাতাকে আপনি পরিষ্কার করে দেন। যত বড় ইমাম সাহেব, যত বড় মুফতি সাহেব, যত বড় মুহাদ্দিস সাহেব, আপনার আব্বার জানাজা পড়ান না কেন, আপনার অন্তর থেকে আপনার বাবার প্রতি যে মহব্বত, আপনার অন্তর থেকে যখন দোয়াগুলো পড়বেন, আপনার ভিতরের অনুভূতিটা যেমন হবে, দুনিয়ার কোন আলেমের কোন মুহাদ্দিসের কোন মুফতি সাহেবের এরকম হবে না, এটা কোনোদিনও হওয়া সম্ভব নয়। এটা আরেকজনের বাবার জন্য আমার সেই দরদ লাগবে না, যেই দরদটা যে মহব্বতটা আপনার বাবার জন্য আপনার লাগবে। তাহলে কবরে যাওয়ার আগে রেডি হইতে হবে, কবরের প্রস্তুতি নিতে হবে, আমার আহাল যেন আমার জানাজা পড়াইতে পারে। আহালকে জানাজার উপযোগী করে, দোয়া করার উপযোগী করে তৈরি করতে হবে। আহালকে বিরাট বিরাট অফিসার বানাইলাম, ডাক্তার বানাইলাম, ইঞ্জিনিয়ার বানাইলাম, অনেক কিছু বানাইছি, কোনো অসুবিধা নাই বানাই, কিন্তু সবচেয়ে বড় জিনিস হলো তাকে দিন শিক্ষা দিতে হবে, দিন জানতে হবে, দিন বুঝতে হবে, আমার আহালকে জাহান্নামের আগুন থেকে বাঁচাইতে হবে। আহালের ব্যাপারে আল্লাহ পাক কিয়ামতের ময়দানে প্রত্যেকটা মানুষকে জবাবদিহি করা লাগবে। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুরু আওলাদাকুম বিসসালাহ ওয়া হুম আবনাউ সাবঈন। তোমার সন্তান যখন 7 বছর বয়স হবে, তোমার সন্তানকে নামাজের নির্দেশ দাও। 7 বছর বয়স হয়েছে, নামাজের নির্দেশ দেওয়া শুরু করো, নামাজের প্রশিক্ষণ শুরু করো, নামাজের ট্রেনিং শুরু করো। ওয়াদরিবু আলাইহিম ওয়া হুম আবনাউ আশার। 10 বছর বয়স হয়ে গেছে, এবার যদি নামাজ না পড়ে, সালাত আদায় না করে, তাহলে তাকে শাস্তি দাও, প্রহার করো, মানে বাধ্যতামূলক করে দাও। 10 বছর হইলে সেই জন্য সালাত কায়েম করে, 10 বছর হয়ে গেছে আর কোনোভাবে রুখসত নাই। অনেক মা বাবা আছেন, সন্তানের 7 বছর গেছে, 10 বছর গেছে, 12 বছর গেছে, 15 বছর গেছে, নামাজের কোনো নির্দেশ দেয় না, মেয়েদেরকে পর্দা করার কোনো নির্দেশ দেয় না, পর্দার অভ্যাস গড়ে তোলে না। যখন ছেলের বয়স 30 বছর, 40 বছর, 50 বছর, বাবা যখন হজ করে আসছে, এবার বাবা বলে, হুজুর এখন কি করবো, ছেলে তো কথা শুনে না, ছেলের নামাজ পড়তে কই নামাজ পড়ে না, ছেলে নামাজ পড়বো কেমনে? যেই সময় তাকে নামাজের প্রশিক্ষণ দেওয়ার কথা ছিল, সালাত শেখানোর কথা ছিল, যে সময় নরম ছিল, সে সময় তো তৈরি করেন নাই, এখন তো এটা পাক না হয়ে গেছে, শক্ত হয়ে গেছে, এখন তো আর আপনার কথা শুনবে না। এজন্যই আহলকে, পরিবারের সবাইকে বাধ্যতামূলক নামাজি বানাইতে হবে। কিয়ামতের ময়দানে যেন বেনামাজি সন্তানের বাবা, বেনামাজি ছেলের বাবা, বেনামাজি মেয়ের বাবা, বেনামাজি স্ত্রীর স্বামী, এই হিসাবে কিয়ামতের ময়দানে যেন পরিচয় দিতে না হয়। এজন্য আমার ভাইয়েরা এবং বোনেরা, পরিবারে যতজন আছে ততজনকে অবশ্যই নামাজি বানাইতে হবে, ছেলে মেয়েদেরকে অবশ্যই নামাজি এবং পর্দাশীল বানাইতে হবে, যাতে আমি কিয়ামতের ময়দানে বেপর্দা নারীর স্বামী, বেপর্দা মেয়ের বাবা এই পরিচয়ে কিয়ামতের ময়দানে আমাকে দাঁড়াইতে না হয়, যেন আমি নামাজি সন্তানের বাবা, পর্দাশীল সন্তানের বাবা হিসেবে কিয়ামতের ময়দানে দাঁড়াইতে পারি। এই জন্য আল্লাহ পাক বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, হে ইমানদার, নিজের জাহান্নামের আগুন থেকে বাঁচাও, আহালকেও বাঁচাও, পরিবারকেও বাঁচাও। নিজে বাঁচলাম, নিজে ফজরের আজান দিছে, সবার আগে যাই মসজিদে বসে রেছি, প্রথম কাতারে বসে আছি, কিন্তু ছেলে ঘুমাইতেছে, মেয়ে ঘুমাইতেছে, স্ত্রী ঘুমাইতেছে, খবর নাই। বাবা আসি মসজিদে প্রথম কাতারে বসে রেছে, ফজরের জামাত পড়বে, ওই বাবার প্রথম কাতারে সবার আগে এসে বসে না থেকে বাবা যদি ঘরে থেকে স্ত্রীকে তোলে, ছেলে মেয়েদেরকে ডাকে তোলে, এটা বাবার জন্য অনেক গুণ উত্তম। আপনি সবার আগে এসে মসজিদে বসে আছেন, স্ত্রী বেনামাজি, স্ত্রী শুয়ে রয়েছে, ছেলে মেয়ে শুয়ে রয়েছে, আপনার এখানে প্রথম কাতারে বসে থাকার কোনো দাম নাই। আপনি আপনার ছেলে মেয়েদেরকে ঘরে বসে আপনি দাওয়াত দিতে থাকেন, ঘুম থেকে তুলতে থাকেন, আপনার স্ত্রী উঠে নাই, স্ত্রীকে জাগান, স্ত্রী স্বামীকে জাগাবে, স্বামী স্ত্রীকে জাগাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই স্বামীর প্রতি আল্লাহ রাব্বুল আলামিন রহম করুক, যেই স্বামী সকালবেলায় ঘুম থেকে উঠে এরপরে স্ত্রীকে ঘুম থেকে জাগায়, স্ত্রী যদি উঠতে না চায়, নাদা জাফি ওয়াজহি হালমা, স্ত্রীর মুখে সামান্য পানি ছিটা দে, ঘুম থেকে জাগার জন্য পানি ছিটা দে, এই স্বামীর প্রতি আল্লাহ রহম করুক, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়া। ওই স্ত্রীর প্রতি আল্লাহ রাব্বুল আলামিন রহম করুক, যে স্ত্রী সকালবেলায় ফজরের সময় ঘুম থেকে উঠল, উঠার পরে স্বামীকে ঘুম থেকে জাগায় ফজরের নামাজের জন্য, স্বামী উঠতে চায় না অথবা ঘুম বেশি, স্বামীর মুখে সুম্মা নাদা জাফি ওয়াজহি হিলমা, সামান্য পানি ছিটা দে মুখের মধ্যে, ওই ওই স্ত্রীর উপরেও আল্লাহ রাব্বুল আলামিন রহম করুক, সুবহানাল্লাহ। তবে একবারে পানি মারি ভিজাই দেওয়া লাগ দরকার নাই, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামান্য হালকা মুখে পানি ছিটা দিয়ে তুমি তোমার স্ত্রীকে জাগায় দাও, স্ত্রী স্বামীকে জাগায় দাও, যখন দেখবেন স্বামী স্ত্রী দুজনে উঠে যাবে, ছেলে মেয়েরাও উঠে যাবে। এখন স্ত্রী শুয়ে রয়েছে, স্বামী উঠছে, তো ছেলেরা মনে করবে আমার মা শুয়ে রয়েছে, আমি উঠবো কেন? আবার স্ত্রী যখন স্বামী শুয়ে থাকবে, বাবা শুয়ে থাকবে, ছেলে মেয়েরা মনে করবে বাবাই শুয়ে রয়েছে, আমি উঠবো কেন? এই জন্য আগে স্বামী স্ত্রী মা বাবা দুইজন সকালবেলায় উঠে যেতে হবে, উঠে গিয়ে এবার ছেলে মেয়েদেরকে জাগায় তুলতে হবে, আদর যত্নের সাথে বাচ্চাদেরকে জাগায় তোলেন সালাতের জন্য, জাহান্নামের আগুন থেকে বাঁচান, নিজে বাঁচার জন্য মসজিদে আসি বসে রয়েছেন, পরিবারকে বাঁচানোর খবর নাই। আমি আপনি মসজিদে এসে জিকির আজকার করতেছি, ইবাদত বন্দেগী করতেছি, স্ত্রী বেপর্দা ভাবে রাস্তায় ঘুরতেছে, আমার এই ইবাদত বন্দেগীর চাইতে স্ত্রীকে পর্দাশীল বানানো বেশি জরুরি। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আলা কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাঈয়াতিহি, প্রত্যেকটা মানুষ একজন দায়িত্বশীল, তার অধীনস্থদের সম্পর্কে তাকে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে জবাবদিহি করতে হবে, তার স্ত্রী সম্পর্কে আল্লাহর কাছে তাকে জবাবদিহি করতে হবে, তার ছেলে মেয়ে সম্পর্কে আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে, তার অধীনস্থ যতজন আছে সবার ব্যাপারে তার জবাবদিহি করা লাগবে, অধীনস্থদের ব্যাপারে আল্লাহ পাক জাররা জাররা পরিমাণ হিসাব নেবেন। তাহলে প্রথম স্টেশনে যাওয়ার সময় কি নিয়ে যাইতে হবে? আমল। ছেলে মেয়েদেরকে, ছেলেদেরকে বিশেষ করে জানাজা শিখাইতে হবে, যাতে আমাকে প্রথম স্টেশনে গাড়িতে তুলে দেওয়ার সময় আমার জন্য একটু দোয়া করতে পারে, এরকম ছেলে তৈরি করতে হবে। কবরে রাখা হইলো, রাখার পরে আমার একটা পরীক্ষা আছে, আছে না? কবরে রাখার পরে একটা পরীক্ষা আছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন ইস্তাগফিরু লি আখীকুম ফা ইন্নাহুল আন ইউসআল। যখন কোন বান্দাকে কবরে রাখা হয়, কবরে রাখার কিছুক্ষণ পরেই পরীক্ষা শুরু হয়ে যায়। ইস্তাগফিরু লি আখীকুম, তোমরা তোমাদের এই ভাইয়ের জন্য আল্লাহর কাছে ইস্তিগফার করো, কারণ ফা ইন্নাহুল আন ইউসআল, কারণ এখনই তাকে প্রশ্ন করা হবে, পরীক্ষা শুরু হবে, এখনই তার কবরে পরীক্ষা শুরু হবে। সুতরাং তার কবরে পরীক্ষা শুরু হবে, তোমরা আল্লাহর কাছে ইস্তিগফার করো, তোমার ভাইয়ের জন্য দোয়া করো। কেমনে দোয়া করবা? আল্লাহুম্মা গফির লাহু, আল্লাহুম্মা সাব্বিতহু, বলেন দেখি, আল্লাহুম্মা গফির লাহু, আল্লাহুম্মা সাব্বিতহু, এই দুটা দোয়া করবেন মাইয়াতের জন্য। মাটি দেওয়ার পরে এই দুটা দোয়া করতে হবে, আল্লাহুম্মা গফির লাহু, আল্লাহুম্মা সাব্বিতহু, হে আল্লাহ তাকে আপনি মাফ করে দেন, হে আল্লাহ প্রশ্নের উত্তরে তাকে সাবেত থাকার তৌফিক দেন, সে যাতে প্রশ্নের উত্তর গুলো সুন্দর করে পরীক্ষা পাশ করতে পারে, সেই তৌফিক আপনি দেন। তাহলে কবরে রাখার পরে কবরের জগৎটা, কবরের স্টেশনটা সবচেয়ে মারাত্মক, ভয়াবহ, খুব কঠিন এক স্টেশন। এই কবরের ভিতরে কোনো আলো নাই, আছে না, অন্ধকার এক কবর, এত সংকীর্ণ, এদিক ওদিক নড়াচড়া করা যায় না, উঠে দাঁড়ানো যায় না, বসা যায় না, এবং কোটি কোটি মন মাটি আমার বুকের উপরে আছে। এরকম একটা অন্ধকার জগতের ভিতরে আমার প্রথম স্টেশন শুরু হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইযা বুদিআল মাইয়িতু ফি কবরিহি, যখন মাইয়িতকে কবরের মধ্যে রাখা হয়, আতাহু মালাকানে আসওয়াদানে আজরাকান, এমন সময় যখন দাফনের পরে লোকেরা যখন বাড়ির দিকে চলতে চলে যেতে থাকে, দাফনের কাজ শেষ, লোকেরা বাড়ির দিকে রওনা দিছে, হাত্তা ইন্নাহু লা ইয়াসমাউ কারানিহালিহিম, এখনো পর্যন্ত জুতার শব্দ শোনা যাইতেছে, জুতার আওয়াজ পাওয়া যাচ্ছে, এরকম সময় যখন হয়, আতাহু মালাকানে আসওয়াদানে আজরাকান, তখন আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে দুজন ফেরেশতা কবরে আসেন। ফেরেশতাগুলোর চেহারা হলো, শরীরের অবয়বটা হলো একেবারে কুসকুসে কালো, চোখগুলা হলো নীলবর্ণ বিশিষ্ট, চোখগুলা নীলবর্ণ, শরীরের রংটা কুচকুচে কালো, এমনি অন্ধকার কবর। আবার ফেরেশতা দুটা কুসকুসে কালো রঙের, নীল চোখওয়ালা, একজন কানে শুনে না আরেকজন চোখে দেখেন না, এরকম দুজন ফেরেশতা, দুজন মালাকান কবরের মধ্যে আসে, হাজির হন। হাজির হয়ে আল্লাহর বান্দা বান্দিকে তিনটা প্রশ্ন করেন, যেগুলো আমরা সবাই পারি নাকি পারেন তো, নাকি কি কি প্রশ্ন বলেন দেখি, মার রব্বুকা ওয়ামা দীনুকা ওয়ামান নাবিয়ুকা, এই তিনটা প্রশ্নের পরীক্ষা দেওয়া লাগবে। উত্তরটা কি বলেন দেখি, রাদিতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাবিয়্যা। সুবহানাল্লাহ, বলতে পারবেন তো ইনশাআল্লাহ, শিখা হয়ে গেছে আলহামদুলিল্লাহ। এখানে প্রথম প্রশ্ন হলো মার রব্বুকা, তোমার রব কে? এই প্রশ্ন যদিও তিনটা ছোট ছোট এক মিনিটের প্রশ্ন, কিন্তু এটার উত্তর হলো 70-80 বছর লাগে এটার প্রস্তুতি নিতে। তিন প্রশ্নের উত্তর ঠিক করতে অনেক সময় লাগে, পুরো জিন্দগির সাথে তিন প্রশ্নের উত্তরের সম্পর্ক আছে। ভাত রান্না করতেছেন বিশাল এক পাতিলের মধ্যে, এক মন চাল বসাই দিচ্ছেন একসাথে, এখন ভাত কতটুকু হয়েছে পরীক্ষা করবেন, কয়টা টিপবেন? একটা দুটা টিপ দিলেই এক মন চাউলের ভাতের কি অবস্থা খবর হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন ছোট ছোট তিনটা প্রশ্ন ঠিক করে রাখছেন, এই তিনটা প্রশ্ন টিপ দিলে আমার আপনার পুরা জিন্দগির সব খবর বাইর হয়ে যাবে। পুরা জিন্দগি 80 বছর 90 বছরের সব বাইরে যাবে তিনটা টিপ দিলে, ছোট্ট ছোট্ট প্রশ্ন। এক নম্বরে মার রব্বুকা, তোমার রব কে? তাহলে আমার আপনার রব কে? কেমনে বুঝলেন আল্লাহ আমাদের রব? এবার কন বুঝছেন কেমনে আল্লাহ যে আমাদের রব? ফেরেশতারা যদি জিজ্ঞেস করে, এ মিয়া তুমি বুঝছো কেমনে আল্লাহ তোমার রব? খালি শুনছ আর কই দিছ নাকি? নকল করছ, পড়ালেখা করো নাই, বলো দেখি তোমার রব যে আল্লাহ এটা বুঝছো কিভাবে? কি বলবেন? আল্লাহ রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলছেন, যে সূরাটা প্রথম থেকে শেষ পর্যন্ত আমরা সবাই পারি, প্রত্যেক রাকাতে ফরজ হোক, নফল হোক, সুন্নত হোক, সব রাকাতে পড়া লাগে। মাশাআল্লাহ, দেখছেন সব জানে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা ওই আল্লাহর জন্য যিনি সমগ্র আলমের রব। সমগ্র আলমের যিনি রব। আপনি ফেরেশতাদেরকে বলে দিবেন, শোনো, আমার আল্লাহ হলেন সমস্ত আলমের রব, ওই আলমেরই একটা ক্ষুদ্র অংশ, ছোট অংশ হইলাম আমি। আমি একজন মানুষ, আমিও ওই আলমের, ওই জগতের আমিও একটা ক্ষুদ্র অংশ। তা আল্লাহ যেহেতু সমস্ত আলমের রব, তা আমারও রব। আবার রব হওয়ার জন্য কিছু যোগ্যতা লাগে, রব হইতে হইলে কিছু যোগ্যতা লাগে। কি কি যোগ্যতা লাগে সেটাও আল্লাহ কোরআনে বলে দিছেন, ইয়া আইয়ুহান্নাস উবুদু রাব্বাকুম, হে দুনিয়ার মানুষ, এবাদত করো একমাত্র তোমাদের রবের। এবাদত করবা কার? রবকে। আল্লাহ বলতেছেন রব যিনি, তিনি এই এই দায়িত্ব পালন করেন, যিনি এই কাজ করেন তিনি রব। তাহলে রব হওয়ার জন্য প্রথম কাজ হলো আল্লাযী খলাকাকুম, যিনি তোমাদেরকে বানাইছেন। রব তিনি হতে পারেন যিনি বানান, যিনি সৃষ্টি করেন তিনি একমাত্র রব। তা আমাদেরকে বানাইছেন কে? আল্লাহ। যিনি বানাইছেন তিনি আমার রব, একমাত্র রব। ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম, তোমাদের পূর্ববর্তী আদম আলাইহিস সালাম থেকে শুরু করে তোমার আগে যত কোটি কোটি মানুষ আসছে, এদের সবাইকে সেই রব বানাইছেন। সুবহানাল্লাহ। তাহলে যিনি সব মানুষ বানাইছেন তিনি একমাত্র রব। আল্লাযী জাআলা লাকুম মিনাস সামাঈ মা, আল্লাযী আনজালা মিনাস সামাঈ মাআন, রব হলো তিনি যিনি আসমান থেকে পানি বর্ষণ করেন, পানি বর্ষণ করে তোমাদের জন্য রিজিক বের করেন জমিন থেকে। অর্থাৎ তোমাদেরকে শুধু বানাই ছেড়ে দেন নাই, যিনি তোমাদের খাওয়ারও ব্যবস্থা করেন। সুবহানাল্লাহ। তোমরা কি খাইবা, কি খেয়ে বেঁচে থাকবা, এটারও যিনি ব্যবস্থা করেন। আবার বেঁচে থাকার জন্য তোমাদের বাতাস দরকার, অক্সিজেন দরকার, যা যা দরকার সব ফ্রি ফ্রি দিয়ে দিছেন, বিনা পয়সা দিয়ে দিছেন, বিনা মিটারে। আমরা যে অক্সিজেন গ্রহণ করি, মিটার আছে কথা, কয় টাকা বিল দেন? কোনো বিল দেওয়া লাগে না, বিনা বিলে বিনা পয়সায় কোটি কোটি টাকার অক্সিজেন, কোটি কোটি টাকার বাতাস, কোটি কোটি টাকার পানি, কত জিনিস যেগুলো রাব্বুল আলামিন আমাদের বেঁচে থাকার জন্য তৈরি করে দিয়েছেন, বানাই দিয়েছেন। যিনি সব ব্যবস্থাপনা করেছেন তিনি রব হইতে পারেন। তাহলে আমাদের রব কে? আল্লাহ, একমাত্র আল্লাহ রব, একমাত্র আল্লাহ। তাহলে রব কয়জন? রব শুধু একজন, এটা খেয়াল রাখতে হবে। তাহলে সমস্ত ক্ষমতার মালিক কে? আল্লাহ, একমাত্র আল্লাহ। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া আর কোনো কিছুর ক্ষমতা বিশ্বাস করা যাবে না, অন্য কিছুর ক্ষমতা বিশ্বাস করা শিরক। যদি অন্য কিছুর ক্ষমতা বিশ্বাস করি, কবরে যদি জিজ্ঞাসা করে মার রাব্বুকা, উত্তর দেওয়া যাবে না? যাবে না। যদি অন্য কিছুর ক্ষমতা বিশ্বাস করি, যদি একমাত্র আল্লাহর ক্ষমতা বিশ্বাস করি, রবের ক্ষমতা বিশ্বাস করি, তাহলে আমি বলে দিতে পারবো রাদিত বিল্লাহি রাব্বা। আর যদি আল্লাহর ক্ষমতাকে একমাত্র মনে না করি তাহলে বলে দেওয়া তাহলে আমার ভালো মন্দ করার মালিক কে? আল্লাহ, একমাত্র আল্লাহ। তাহলে আমি অসুখ হইলে ভালো করবে কে? আল্লাহ। আমার বিপদ আপদ দূর করবে কে? আল্লাহ। তাহলে বিপদ আপদে পড়লে চাইতে হবে কার কাছে? আল্লাহর কাছে। মান্নত করতে হবে কার জন্য? দোয়া করতে হবে কার কাছে? একমাত্র আল্লাহর কাছে, যিনি আমার রব। আমার যা দরকার একমাত্র চাবো কার কাছে? সেই একমাত্র আমার রবের কাছে, আমার রব ছাড়া আর কিছুই নাই। তাহলে মার রব্বুকের উত্তর দুনিয়াতে রেডি করতে হবে, কবরের আজাব থেকে রক্ষা পাইতে হইলে। ওয়ামা দীনুকা, তোমার দিন কি, এটার উত্তর ঠিক করতে হবে। দিন কি? ইসলাম। ইসলাম, আলহামদুলিল্লাহ। ইসলামটাকে একমাত্র দিন নাকি সর্বোচ্চ একেবারে সর্বশ্রেষ্ঠ দিন? কঠিন পরীক্ষা। ইসলাম সর্বশ্রেষ্ঠ ধর্ম না সর্বনিম্ন ধর্ম? উত্তর তো আগেই বলে দিছি, সৃজনশীল পরীক্ষায় ফেল। আগেই বলছি একমাত্র ধর্ম নাকি শ্রেষ্ঠ ধর্ম, এখানে উত্তর আছে। ইসলাম সর্বশ্রেষ্ঠ ধর্ম নয়, এই কথাটা ভুল, এটা চিন্তাধারাটা ভুল, আমরা চিন্তা না করে বলে ফেলি। কিন্তু ইসলামকে আল্লাহ রাব্বুল আলামিন সূরা আলে ইমরানের ১৯ নম্বর আয়াতে বলছেন, ইন্নাদ দ্বীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে একমাত্র দিন হইল ইসলাম, ইসলামই হইল একটাই দিন। আবার ৮৫ নম্বর আয়াতে বলছেন আলে ইমরানের, ওয়ামাই ইয়াবতাগি গায়রাল ইসলামে দীনান ফালাই ইউকবালা মিন, কেউ যদি ইসলাম ছাড়া অন্য কোন ধর্ম, অন্য কোন দিন অনুসন্ধান করে, আল্লাহ রাব্বুল আলামিন সেটা কবুল করবেন না। তাহলে আপনি যদি বলেন ইসলাম সর্বশ্রেষ্ঠ ধর্ম, তার অর্থ হলো জমিনে আল্লাহর ধর্ম চারিপাশটা আছে, ইসলাম এক নম্বরে, আরেকটা দুই নম্বরে, আরেকটা তিন নম্বরে, আরেকটা চার নম্বরে, আরেকটা পাঁচ নম্বরে, কি বলেন? শ্রেষ্ঠ মানে এটার নিচেও আরো আছে। তা আপনি তো সবগুলোর স্বীকৃতি দিয়ে দিলেন, বললেন যে চারপাশটা আছে তবে আমারটা ইসলামটা শ্রেষ্ঠ, বাকিগুলো ঠিক আছে তবে সেগুলা দুই নম্বরে, তিন নম্বরে, চার নম্বরে, বাকিগুলা কি ঠিক আছে? বাকিগুলা ঠিক আছে এই বিশ্বাস করলে ইমান থাকবে না। এই জন্য আল্লাহ পাক বলছেন ইন্নাদ্দীনা ইনদাল্লাহিল ইসলাম, একমাত্র দিন হলো আমি আল্লাহর কাছে ইসলাম। এজন্য জীবনের কোনো কিছু ইসলামের বাহিরে রাখা যাবে না। বিয়ে শাদির অনুষ্ঠান প্রোগ্রাম কেমনে করতে হবে? ইসলামের বাহিরে, যেহেতু বিয়ে শাদির দুনিয়াবি ব্যাপার, এটা নিজেদের ইচ্ছা মতো নাকি? তাহলে কি গায়ে হলুদের নামে অশ্লীলতা করা যাবে? নাচানাচি গান বাজনা এগুলো করা যাবে? তাহলে বিয়ে শাদি হবে কোন নিয়মে? ইসলামের নিয়মে। খাওয়া দাওয়া হবে কার নিয়মে? ঘুমাইতে হবে কার নিয়মে? তারপরে ব্যবসা বাণিজ্য কার নিয়মে? চাকরি বাকরি পরিবার পরিজন চালাইতে হবে, সবকিছু চালাইতে হবে ইসলামের ভিতরে। এজন্য আল্লাহ পাক নির্দেশ দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিসসিলমি কাফা, হে ইমানদারেরা ইসলামের ভিতরে পুরোপুরি ঢুকে যাও, কিছু অর্ধেক ঢুকবা অর্ধেক বাইরে এরকম করা যাবে না, পুরোপুরি ইসলামের মধ্যে ঢুকো, সব ইসলামের মানবা, ইসলামের বাইরে মানার কোনো সুযোগ নাই। কিন্তু আমরা দেখা যায় এখন কিছু ইসলামের মানি আবার ইসলামের বাইরেও মানি, বিয়ে শাদির অনুষ্ঠানে ইসলাম নাই, কি বলেন? আছে না? আবার ছেলে মেয়েদের বার্থডে পালন করে, এখন তো জোরে সোরে বার্থডে, বার্থডে কি ইসলামে আছে? এটা অন্য ধর্মের, অন্য জায়গার, অন্য জায়গাটা ইসলামে আনা যাবে না। ইসলামের ভিতরে যেগুলো আছে সেগুলোই পালন করতে হবে, ইসলামের বাহিরের থেকে কিছু এনে ইসলামে ঢুকানো যাবে না। এজন্য কৃষ্টি কালচার সংস্কৃতি সভ্যতা সব হইতে হবে একমাত্র ইসলামের। তাহলে কবরে জিজ্ঞেস করবো আমা দিনুকা, আপনি বলে ফেলবেন লাফ মারি ওয়াবিল ইসলাম দিনা, কিন্তু দুনিয়াতে মানবেন অন্য সংস্কৃতি, কুফরি সংস্কৃতি, বিজাতীয় সংস্কৃতি, কবরে মুখে দিয়ে ওয়াবিল ইসলাম দিনা আসবে না। এবার আসেন তিন নম্বর, ওয়ামান নাবিয়ুকা, উত্তর কি দিবেন? ওয়ামান নাবিয়ুকা জিজ্ঞেস করলে কি বলবেন? তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাম আমার নবী, মুহাম্মদ সাল্লাল্লাহু সাল্লামের এত্তেবা করা আমার উপরে ফরজ। দুনিয়াতে আল্লাহর যত ইবাদত করতে হবে এগুলো কার নিয়মে করতে হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় করতে হবে। ইবাদত করব একমাত্র আল্লাহর, কিন্তু তরিকা হবে একমাত্র রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, ইবাদত একমাত্র আল্লাহর, আর পদ্ধতি হবে, তরিকা হবে, সিস্টেম হবে কার? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। যদি মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় না হয়, আমি ইমাম হোসেনের তরিকায় হয়, তাহলে হবে জান্নাত পাওয়া যাবে না। এজন্য দুনিয়ার যত বড় বুজুর্গ হোক, যত বড় আলেম হোক, যত বড় পীর সাহেব হোক, কারো তরিকায় কোনো ইবাদত কোনো আমল করা যাবে না। আমল করতে হবে সব কার তরিকায়? তরিকায় মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাক কোরআনে কারীমের সূরা আলে ইমরানের 31 নম্বর আয়াতে বলে দিয়েছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি। রাসূল আপনি বলে দিন, যদি আল্লাহ রাব্বুল আলামিনকে মহব্বত করো, আল্লাহর ইবাদত করো, ফাত্তাবিউনি, তাহলে আমি নবীর সুন্নাত তরিকায় করতে হবে, আমার ইত্তেবা করা লাগবে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ ছাড়া কোন ইবাদত আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন না। আপনি নামাজ পড়বেন কার মত? কার মত নামাজ পড়বেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মত। রোজা রাখবেন কার মত? হজ করবেন কার মত? প্রত্যেকটা ইবাদত প্রত্যেকটা আমল করতে হবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতিতে। এই পদ্ধতির বাহিরে অন্য কোন পদ্ধতিতে আমল করলে, ইবাদত করলে আল্লাহ পাক কবুল করবেন না। তাহলে দরুদ পড়বেন কার পদ্ধতিতে? তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বালাগালুলা পড়ছেন নাই? জি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমলে বালাগালুলা ছিল নাই? বালাগালুলা কবে হয়েছে? অনেক পরে, শত শত বছর পরে। ইরানের একজন কবি, নাম হলো শেখ সাদি, শেখ সাদি নামক একজন কবি কবিতা লিখছে। তো এটা একটা কবিতা, কবিতা যে কেউ বানাইতে পারে, কবিতা আপনারাও বানাইতে পারবেন, কবিতা বানাইতে নির্দিষ্ট শর্ত নাই, যে কেউ কবি হইতে পারে, আপনি কবিতা লিখবেন। যেমন কাজী নজরুল ইসলাম কবি হয়েছে, উনি কি পাশ করছে? ডক্টরেট ডিগ্রি করছে, ডক্টর হয়েছে, কিন্তু কবিতা লিখছে না। সবাই কবিতা লিখতে পারে, কবিতা লেখার যে কারো অধিকার আছে, কিন্তু এবাদত বানানোর অধিকার কারো নাই। এবাদত ভিন্ন জিনিস, কবিতা ভিন্ন জিনিস। কবিতা যে কেউ বানাইতে পারে, কিন্তু এবাদত যে কেউ বানাইতে পারবে না। দরুদ একটা এবাদত, দরুদ একটা কি এবাদত। আল্লাহ পাক কোরআনের আয়াত নাজিল করছে এই ব্যাপারে, আল্লাহাক বলে দিয়েছেন, হে ইমানদাররা, আমার নবীর উপরে দরুদ পেশ করো, সালাম পেশ করো, নির্দেশ দিচ্ছেন। এটা একটা ইবাদত। তাহলে ইবাদতটা শিখাবেন কে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আর কারো ইবাদত বানাবার অধিকার নাই? শেখ সাদী রহমাতুল্লাহ আলাইহির ইবাদত বানানোর অধিকার আছে না? না। তো উনি ইবাদত বানায়ও নাই, উনি একটা কবিতা লিখছে। এই কবিতাটারে বাংলাদেশে ইবাদত বানাই ফেলছে, দরুদ বানাই ফেলছে। এখন বাংলাদেশে দেখবেন সব জায়গায় খালি বালাগালুলা, ওয়াজ শুরু করতে গেলে বালাগালুলা বিকামালিহি, দোকান উদ্বোধন করতে গেলে বালাগালুলা বিকামালিহি, বাড়ি উদ্বোধন করতে গেলে বালাগালুলা বিকামালিহি, তারপর মানুষ মরে গেলেও বালাগালুলা বিকামালিহি, কি বলেন? সব জায়গায় বালাগালুলা বিকামালিহি। কবিতা আসি বাংলাদেশে দূর হয়ে গেছে। এখন আল্লাহর নবী যদি আমার অনুসরণীয় হয়, এত্তাবার একমাত্র নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হয়, তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো এই দরুদ শিখান নাই। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেগুলো শিখাইছেন সেগুলো পড়ব। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শিখানোর বাহিরে দরুদ পড়া যাবে না। নামাজের ভিতরে আমরা দরুদ পড়ি না? আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এই দরুদ পড়বেন। আরো কিছু দরুদ আছে হাদিসের মধ্যে, সেগুলো পড়বেন। এর বাহিরে বানানো দরুদ পড়া জিকির করতে হবে কার মত? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মত। জিকির একটা গুরুত্বপূর্ণ ইবাদত। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহ যিকরান কাসীরা। আল্লাহ পাক আয়াত নাযিল করেছেন, হে ঈমানদাররা বেশি বেশি করে আল্লাহর জিকির করো। তাহলে আল্লাহর জিকির করা লাগবে না? কার তরিকা করবেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিকির করতেন কেমনে? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম, সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ ওয়াল্লাহু আকবার। এগুলা হলো কি? জিকির। এগুলো এক একটা জিকির। সুবহানাল্লাহ একটা জিকির, আলহামদুলিল্লাহ একটা জিকির, আল্লাহু আকবার একটা জিকির, লা ইলাহা ইল্লাল্লাহ একটা জিকির, দরুদ একটা জিকির। এগুলো হলো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জিকির। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে নিয়ে বাতি বন্ধ করে, সব সাহাবীদেরকে নিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনোদিন ইল্লাল্লাহ ইল্লাল্লাহ ইল্লাল্লাহ করছে না? কয় না? অনেকে মনে করে করছে। কি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করছেন কিনা আলেমদেরকে জিজ্ঞাসা করবেন, যিনি এই জিকির করায় ওনারে জিজ্ঞেস করবেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করছেন কিনা এই জিকির। যদি আমার নবী করে আমিও করব, কোনো আপত্তি নেই। যদি আমার নবী না করে, আমার নবী সাহাবীরা না করে, তা আপনি যত বড় ফিসা বন আমি করব না, ঠিক আছে না? জুমার নামাজ দুই রাকাত, কোন ফিসাবাসী যদি কয় বিয়া জুমার নামাজ দুই রাকাত পড়বে কেন? চার রাকাত পড়ো, পড়বেন নাই কেন? পড়বেন না, অসুবিধা কি? নামাজ বেশি পড়লে ক্ষতি আছে নাই? নামাজ বেশি পড়লে সওয়াব না হয়, পড়বেন না কেন? আমার রাসূল দুই রাকাত পড়ছেন, আমি আপনি যত বড় বুজুর্গ হন যত বড় ফিসাব হন আমি দুই রাকাতের বেশি পড়বো না, ঠিক আছে না? তাহলে আপনি যত বড় ফিসা এবং যত বড় বুজুর্গ হন আমি আপনার তরিকায় জিকির করবো না, আমি আমার নবীর তরিকা আমার নবীর সাহাবীদের তরিকা করবো, ঠিক আছে না? ইমাম সাহেব নামাজ পড়াইতেছে, বড় এক হুজুর ঢাকা থেকে আছে, ধরেন আমি আইলাম, আমি এখানে নামাজ পড়াইতেছি, আমি প্রথম রাকাতে রুকুতে না যাই সেজদায় চলে গেছি, আমি কই যে আগে সেজদা করবো পরে রুকু করবো, রুকু করবো সেজদাও করবো, অসুবিধা কি? আগেরটা পরে, পরেরটা আগে। এখন আমি আল্লাহ একবার কই সেজদা চলে গেছি, আপনারা যাবেন না কেন? এত বড় হুজুর গেছে, ডাকা তো না আছে, আপনারা যাবেন না কেন? আমার নবীর নামাজের লগে মিলে নাই, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামাজের সাথে যত বড় হুজুর হোক না মিললে আমি মানবো না, ঠিক আছে না? ঠিক, জিকির কর্ম জিকিরে রাজি, কিন্তু আমার নবী জিকিরের লগে মিলতে হইব, আমার নবী সাহাবীদের জিকিরের লগে মিলতে হইব। এই জন্য আগে একটু জানে নিবেন যে এই হুজুরে যে জিকিরটা করাইতেছেন এই জিকিরটা আমার নবী জিকিরের সাথে মিলছে কিনা, আমার নবী কি আল্লাহ আল্লাহ আল্লাহ করছে কিনা, আমার নবী কি হু হা করছে কিনা। কত রঙের জিকির দেখেন না এখন বাংলাদেশে, জিকির আর জিকির। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকার বাহিরে যত জিকির করবেন সারাদিন জিকির করবেন, আল্লাহ পাক কবুল করবে না। তাহলে প্রত্যেকটা ইবাদত প্রত্যেকটা আমল যদি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মত না হয়, কবরের মধ্যে আমার নবীকে জিজ্ঞেস করলে বলতে পারবেন না, উত্তর দিতে পারবেন না, ওবি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবিয়্যা এটা বলা যাবে না, কারণ আপনি তো মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় মানান নাই। তাহলে কবরের জন্য ঠিক করতে হবে কি? ইমান, আমল। ইমান প্রথম পরীক্ষা কিসের উপরে? ইমানের উপরে পরীক্ষা নিছে, তিনটা কোশ্চেন ইমানের উপরে। তাহলে কবরে গেলে প্রথম ইমান লাগবে, বিশুদ্ধ ইমান। আচ্ছা এবার আসেন, এই প্রথম স্টেশনে, কবরের স্টেশনে সুন্দর মতে আপনি উত্তর দিয়ে দিলেন, আলহামদুলিল্লাহ পরীক্ষা পাশ করে ফেলছেন, পুরস্কার কি বলেন দেখি? উত্তর দিয়ে ফেলছেন, জান্নাত কি তখন দিব নাকি? জান্নাত তো ভাবেন আরো ছয় স্টেশন তো রয়ে গেছে, এটা তো প্রথম স্টেশন, স্টেশন তো আরো ছয়টা বাকি আছে। উত্তর যখন দিয়ে দিছেন, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে ঘোষণা আসা শুরু হইব। প্রথম নম্বরে ঘোষণা আসবে, আমার এই বান্দা যে কবরের মধ্যে আছে, আমার এই বান্দার কবরের মধ্যে আলো নাই, লাইট নাই, বাতি নাই, অন্ধকার। আমার এই বান্দার কবরের ভিতরে নাযযির লাহু ফীহি, আমার বান্দার কবরের ভিতরে নূরের ব্যবস্থা করো, লাইট লাগাই দাও। সুবহানাল্লাহ, আনসার দিতে পারছেন? লাইট চলে আসছে, আলো চলে আসছে, নূর চলে আসছে কবরে। এরপরে রাব্বুল আলামিন বলবেন, আমার বান্দারে যে কবরে রাখছে, দুনিয়ার মানুষেরা কবরটা একেবারে ছোট্ট, এই ছোট্ট কবরে আমার বান্দা এদিক ওদিক নড়াচড়া করতে পারে না, বসতে পারে না, শুইতে পারে না, অনেক কষ্ট হয়। আমার বান্দার জন্য কবরটাকে বিরাট বানায় দাও। মাদ্দাবাসারিহি, এক চোখে যত দূর দেখা যায় আমার বান্দার কবরটা তোমরা তত বড় বানায় দাও। কবরে আলো চলিয়েছে, কবরে বিশাল হয়ে গেছে কবর। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, আমার এই বান্দাকে যে কাপড় দুনিয়ার মানুষ পরাই গেছে, কাপড়টা অনেক নিম্ন মানের কম দামি কাপড়, আমার বান্দার থেকে এই কাপড়টা খুলে ফেল, আলবিসুহু মিনাল জান্নাহ, জান্নাতের থেকে আমার এই বান্দার জন্য লেবাস নিয়ে আসো, পোশাক নিয়ে আসো। সুবহানাল্লাহ, জান্নাতে পোশাক পরাই দিবে। এরপরে আল্লাহ পাক বলবেন, আমার বান্দারে নিচে মাটির মধ্যে রেখে চলে গেছে, কোনো বিছানা দেয় নাই, বেডশিট দেয় নাই, ল্যাব দেয় নাই, তোষক দেয় নাই, আফরিশুহু মিনাল জান্নাহ, আমার বান্দার জন্য জান্নাতের বিছানা এখানে কবরে নিয়ে আসো। সুবহানাল্লাহ, জান্নাতের বিছানা চলে আসবে কবরে। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, এই কবরের ভিতরে কোনো বাতাস নাই, কোন ধরনের আলো নাই, আমার বান্দার কষ্ট হইতেছে, গরম লাগতেছে, ওয়াফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ, আমার বান্দার কবরের সাথে জান্নাতের দিকে একটা দরজা খুলে দাও। সুবহানাল্লাহ, ইয়াজিদু মিন রিহিহা ওয়া তাইয়িবিহা, জান্নাতের বাতাস তার কবরে আসতে থাকবে, জান্নাতের সুগন্ধি তার কবরে আসতে থাকবে। সুবহানাল্লাহ, জান্নাতের সুগন্ধি, জান্নাতের বাতাস কবরে আসতে থাকবে। সুবহানাল্লাহ, কবরটা জান্নাত হয়ে গেছে, এখনো জান্নাতে পৌঁছান নাই, আরো ছয় স্টেশন বাকি আছে, কিন্তু তার আগেই জান্নাতের লেবার চলে আসছে, জান্নাতের বিছানা চলে আসছে, জান্নাতের দিকে দরজা খুলে গেছে, জান্নাতের ঘ্রাণ আসতেছে, জান্নাতের সুগন্ধি কবরে আসতেছে। সুবহানাল্লাহ, এই জান্নাতের বিছানায় জান্নাতের পোশাক পরে এমন একটা ঘুম দিবেন, ফেরেশতারা বলবেন, নাম কানাও মাতেল আরুস, আজকে তুমি নতুন বউয়ের মতো, নতুন স্বামীর মতো এই জান্নাতের বিছানায় তুমি ঘুমায় থাকো, জান্নাতের বিছানায় ঘুমায় থাকো। সুবহানাল্লাহ, দুনিয়াতে একটু ঘুম ডিস্টার্ব হলে ফজরের নামাজ জামাতে পড়তে পারে না ঘুমের জন্য, আহারে ঘুম, সকালবেলার মাত্র সামান্য ঘুমের জন্য হাজার হাজার বছরের ঘুমকে নষ্ট করে দিচ্ছেন। কবরে একবার ঘুমাইলে হাজার হাজার বছর ধরে ঘুমাইবেন, যা ঘুমাইতে পারেন, ঘুম আর ঘুম, আপনি যা কত ঘুমাইতে চান, কবরের পর তো আর ডিউটি নেই, খালি ঘুমান, কিন্তু সেই ঘুম দুনিয়াতে সামান্য ঘুমের জন্য জান্নাত বরবাদ করে দিচ্ছি আমরা। ফজরের সময় আজান হয়, ঘুমের জন্য উঠি না, ঘুমটাকে আমাদের কাছে প্রিয় মনে হয়, মহব্বতের মনে হয়। তাহলে এই কবরটাকে রব্বুল আলামিন চারিদিক থেকে জান্নাত বানিয়ে দিয়েছেন। এখন এই লোকেরে বলতেছে ঘুমাও, এই মিয়া তুমি ঘুমাও, ফেরেশতারা কয়, এই লোক কয় কি, কয় না আমি ঘুমাবো না, জান্নাতি মানুষ কয় কি, আমি ঘুমাবো না, কি করবা তুমি, আরজিউ ইলা আহালি, আমি একটু আমার বাড়ির যেতাম চাই, আমি একটু বাড়ির যামু, আমার বাড়িতে আমার স্ত্রী রাখি এসছি, আমার ছেলে মেয়েদেরকে রেখে এসছি, আমার স্ত্রী আমার ছেলে মেয়েরা কান্নাকাটি করতেছে, আমার জন্য চিন্তা করতেছে, আমার যে রব্বুল আলামিন এত বড় নিয়ামত দিছেন, জান্নাতের লেবাস দিয়ে দিছেন, জান্নাতের বিছানা দিয়ে দিছেন, জান্নাতের দিকে দরজা খুলে দিছেন, এই খবরটা একটু আমি বাড়িতে দিয়ে আসি, আমি একটু বাড়ির যে সবারই কই আসি, সবারই যদি খবরটা দিয়ে আসতে পারি তাহলে বাড়ির সবাই আর আমার জন্য চিন্তা করবে না, সবাই খুশি হয়ে যাবে, কবে যে কবরে গেলেও অনেক আরামে আছে, জান্নাতের মধ্যে আছে, সুবহানাল্লাহ। ফেরেশতারা বলবেন আর দুনিয়াতে যাওয়ার কোনো সুযোগ নাই, খবর দেওয়ার কোনো সুযোগ নাই, এখানে শুয়ে থাকেন, ঘুমাই থাকেন, সুবহানাল্লাহ, আল্লাহর বান্দা ঘুমাই থাকবে কিয়ামত পর্যন্ত, দ্বিতীয় স্টেশনের আগ পর্যন্ত ঘুমাই থাকবে, একবার দ্বিতীয় স্টেশন আসলে তখন জাগবে। এখন আপনি উত্তর দিতে পারেন নাই, তিনটা দুইটা দিচ্ছেন একটা দিতে পারেন নাই, বা একটা দিচ্ছেন দুইটা দিতে পারেন নাই, বা তিনটাই দিতে পারেন নাই, এবার শুনেন আল্লাহর পক্ষ থেকে কি কি ঘোষণা আসবে। প্রথম ঘোষণা আসবে, আল্লাহ রাব্বুল আলামিন বলবেন জমিনের মধ্যে যেই জায়গাটা তাকে দেওয়া হয়েছে এই লোকটা এই জায়গার উপযুক্ত না, এই লোকটারে এমন ভাবে জমিন চেপে ধরো, এমন ভাবে চাপ দাও, যেন ফাতাখতালিফা আদলাহু ইলা আদলাইহি, যেন তার পাজারের এক পাশ আর এক পাশের মধ্যে ঢুকে যায়, তখন জমিন শক্তভাবে এই লোকের উপরে চেপে ধরবে। উত্তর দেওয়ার কারণে আপনার এক চোখে যতদূর দেখা যায় তত বিরাট হয়ে গেছে, আর উত্তর দিতে পারেন নাই, একেবারে জমিন চেপে ধরছে শক্ত করে, এক পাজর আরেক পাজরের ভিতরে ঢুকে গেছে, জমিন জায়গা দিবে না, জমিন বলবে এখানে মুত্তাকিনদের জায়গা, আল্লাহর বান্দাদের জায়গা, জান্নাতীদের জায়গা, তোর জন্য আমার পেটে কোনো জায়গা নেই, তো এখানে আসছ কেন, এজন্য জমিন চেপে ধরবে তাকে কবরের মধ্যে। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিবেন এই বদমাশ যেই কাপড় চোপড় দিয়ে দুনিয়ার মানুষ তাকে দাফন করেছে এই কাপড়টা রসেই উপযুক্ত না, এই কাপড়টা খুলে ফেল, আলবিসুহু মিনান নার, তাকে জাহান্নামের পোশাক পরায় দাও, ওয়া আফরিশুহু মিনান নার, জাহান্নামের বিছানা এনে তার কবরে বিছায় দাও, ওয়াফতাহু লাহু বাবান ইলান নার, জাহান্নামের দিকে তার জন্য একটা দরজা খুলে দাও, জাহান্নামের ইয়াজিদু মিন হাররিহা ওয়া সামুমিহা, জাহান্নামের উষ্ণতা জাহান্নামের বিষাক্ততা তার কবরে আসতে থাকবে, কবরটাই জাহান্নাম হয়ে যাবে। তাহলে আমার ভাইয়েরা এবং বোনেরা খালি জাহান্নাম না, এবার শুনেন, এ তো সব জাহান্নামের ব্যবস্থা করা হয়েছে, করার পরে ওই ফেরেশতারা হাতের মধ্যে বিশাল এক বিমাতার কমিন হাদিদ, এক লোহার বিশাল হাতুড়ি নিয়ে আসবে কবরের মধ্যে, মন কান্নাকির আসার সময় বিশাল এক হাতুড়ি নিয়ে আসবে। হাতুড়িটা কিরকম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাতুড়িটার বর্ণনা দিচ্ছেন, লাউ দুরিবা বিহা আলা জাবালিন লাসারা তুরাবাহ, এই হাতুড়ি দিয়ে যদি একটা বিশাল পাথরের পাহাড়ের উপরে আঘাত করা হয়, ওই বিশাল পাথরের পাহাড়টা ভেঙ্গে চুরমার হয়ে বালুতে রূপান্তর হয়ে যাবে, এরকম কঠিন এক হাতুড়ি ওই ফেরেশতাদের হাতে থাকবে, ওই হাতুড়ি দিয়ে একজনে আঘাত করবে, ছিন্ন ভিন্ন হয়ে চারিদিকে ছড়িয়ে যাবে, আর একজন এগুলোকে নিয়ে একত্রিত করবে, আবার আগের মতো হয়ে যাবে, আবার আঘাত করবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইয়াসমাউ সাইহাতাহু মাইয়ালিহা গায়রা সাকালাইন, কবরের এই আযাব মানুষ আর জিন ছাড়া চতুর্দিকে যত মাখলুকাত থাকে সকল মাখলুকাত শুনতে পায়। মানুষ আর জিন শুধু কবরের আযাবটা শুনতে পায় না, আর সমস্ত মাখলুকাত কবরের আযাব দেখে শুনে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লা আনতাদা পানু, আমার উম্মতেরা যদি তোমরা কবর দেওয়া দাফন করা বন্ধ করে না দিতা, লা দাআউতুল্লাহ, আমি আমার আল্লাহর কাছে দোয়া করতাম, আল্লাহ রাব্বুল আলামিন যেন তোমাদেরকে কবরের আযাবটা দেখাই দিত। আমি আল্লাহর কাছে দোয়া করতাম, আল্লাহ আমার উম্মতেরে তুমি কবরের আযাবটা একটু দেখাই দাও। কিন্তু আমি দোয়া করি না এই জন্য যে একবার তোমাদেরকে যদি কবরের আযাব দেখাই দিই, কিয়ামত পর্যন্ত আর মানুষের কবরে দিবা না, তোমরা দাফনে করবা না, দাফন করে ছেড়ে দিবা তোমরা ভয়ে। কবরের আযাবটা এত কঠিন। তাহলে আমার ভাইয়েরা এবং বোনেরা প্রথম স্টেশনটা দেখেন আখেরাতের কত ভয়ঙ্কর। এবার আসেন দ্বিতীয় স্টেশন। দ্বিতীয় স্টেশনের নাম হলো হাজার হাজার বছর দীর্ঘ সময় কবরের মধ্যে অবস্থান করবেন। প্রথম স্টেশনে হঠাৎ করে তিনটা ফুৎকার হবে। ফুৎকার কয়টা? তিনটা। কিয়ামতের আগে তিনবার ফুৎকার হবে। এক ফুৎকারে সারা পৃথিবীর মধ্যে ভীতিকর পরিবেশ তৈরি হয়ে যাবে, আর এক ফুৎকারে দুনিয়ার মানুষ সব বিহোস হয়ে পড়ে যাবে। তৃতীয় ফুৎকারে ফাইযাহুম কিয়ামুয়ানজুরুন, তৃতীয় ফুৎকারে মানুষ কবরের থেকে উঠা শুরু হইব। সুবহানাল্লাহ, এটার নাম বাস, পুনরুত্থান। জমিনের ভিতরে ইযা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, জমিন কম্পন শুরু হবে, কাঁপা শুরু হবে। কম্পনের ফলে জমিনের পেটের ভিতরে যা আছে সব বাহির করে দিবে। জমিনের ভিতরে একটা সুইও রাখবে না জমিন, জমিনের ভিতরে যা আছে সব বাহির করে দিবে। এখন কিন্তু জমিন সব গোপন করে রাখে। জমির উপরে মানুষ বেশি না ভিতরে মানুষ বেশি বলেন দেখি? ভিতরে মানুষ বেশি। এই পর্যন্ত যত মানুষ মারা গেছে পৃথিবীতে সব মানুষ কোথায়? মাটির পেটে। প্রতিদিন মাটির ওজন বাড়তে থাকে, বাড়ে না? উপরেও বাড়ে নিচেও বাড়ে। প্রতিদিন মানুষ মারা যায়, মারা যাওয়ার পরে এগুলো মাটির নিচে যায়, মাটির নিচের ওজন বাড়তে থাকে। প্রতিদিন মানুষ জন্মগ্রহণ করে, মাটির উপরে আসে, এটাও মাটির উপরে থাকে। তাহলে প্রতিদিন মাটির ওজন বাড়ে, খালি পেটের ওজনও বাড়ে, পিঠের ওজনও বাড়ে। কারণ দুনিয়াতে জন্মগ্রহণ করে আর মাটির নিচে যায়, সব ওইদিকে যায়। তাহলে এই সপ্ত জমিনের মধ্যেই আছে। কিয়ামতের ময়দানের কিয়ামতের আগে জালজালা শুরু হয়ে যাবে, জমিনের কম্পন শুরু হয়ে যাবে। কম্পনের ফলে জমিনের পেটের ভিতরে যা কিছু আছে সব বের করে দিবে। وقال الانسان ما لها, মানুষেরা বলতে থাকবে কি হলো, কেন এইরকম কম্পন শুরু হলো জমিনের মধ্যে। ইয়াউমাইদিন তুহাদ্দিসু আখবারাহা, তখন জমিন সব খবর সব বর্ণনা সব সংবাদ বলে দিবে। জমিন বলবে আমার রাব্বুল আলামিন নির্দেশ দিয়েছেন, আমার রবের নির্দেশে আমি আজকে জমিনের ভিতর থেকে সব বের করে দিয়েছি, সব বাহির করে দেওয়া হবে জমিনের ভিতর থেকে। এটা হলো দ্বিতীয় স্টেশন, জমিন থেকে বের হওয়া। বের হয়ে কি আরামে বসে থাকবো? আল্লাহু আকবার। বের হওয়ার পরে হাশরের ময়দান, তিন নম্বর স্টেশন। বের হওয়ার পরে হাশরের ময়দান, তিন নম্বর স্টেশনে যাব। কেমনে যাব? ইয়াহশুরুন নাস ইয়াউমাল কিয়ামাতি হুফাতান উরাতান গুরলাহ, পায়ের মধ্যে কোনো জুতা নাই, শরীরে কোনো জামা কাপড় নাই, মাথার মধ্যে কোনো হোঁশ নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনটা অবস্থা বর্ণনা করছেন, পায়ের মধ্যে জুতা নাই, শরীরের মধ্যে কাপড় নাই, মাথার মধ্যে হোঁশ নাই। এই অবস্থায় মানুষ দলে দলে হাসরের ময়দানে সমবেত হবে। হাসরের ময়দানটা এমন হবে চতুর্দিকে জাহান্নাম, মাঝখানে হাসরের ময়দান। আপনি যদি কোন একদিকে পলাই যাই আজকে, চলো ভাই আমরা সবাই একদিকে পলাই যাই, পলাইতে পারবেন? কোথায় যেতে হইব? পলাইতে যেতে যেদিকে যাবেন ওদিকে জাহান্নাম। মানে কিয়ামতের ময়দান থেকে, হাসরের ময়দান থেকে কোনো দিকে বের হওয়ার কোনো উপায় নাই। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নারী পুরুষ সবাই কি এই অবস্থায় দাঁড়াবে কিনা? নারীরাও কি এমনি দাঁড়াইব? পায়ে জুতা নাই, শরীরে কাপড় নাই, এরকম অবস্থায়? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইন্না আহওয়ালা ইয়াউমিল কিয়ামা আশাদ্দু মিন আন ইয়ানজুরা বাদাহুম ইলা বাদ। কিয়ামতের ময়দানের ভয়াবহতা এত বিপজ্জনক, একজনের দিকে আরেকজন তাকাবে এই হোঁশ কিয়ামতের ময়দানে নাই। কে পুরুষ কে নারী এটা চিন্তা করার মতো শক্তি সামর্থ্য জ্ঞান কিয়ামতের ময়দানে নাই। বাস এবার কিয়ামতের ময়দানে দাঁড়াইছেন, দাঁড়ানোর পরে আল্লাহ রাব্বুল আলামিন যেমনে দাঁড়াইছেন তেমনে দাঁড়াই থাকতে হবে। ডাইনেও নড়াচড়া নাই, বামেও নড়াচড়া নাই, সামনেও নাই, পিছনেও নাই, দুই পায়ের উপরে দাঁড়াই দিছেন। আল্লাহ রাব্বুল আলামিন পাঁচটা প্রশ্ন করবেন প্রত্যেকটা মানুষকে, এই পাঁচটা প্রশ্নের জবাব দেওয়া ছাড়া আল্লাহ রাব্বুল আলামিন কাউকে নড়াচড়া করতে দিবেন না। যেমনে দাঁড়াই রিস সেমনে দাঁড়াই থাকো। প্রশ্ন কয়টা? পাঁচটা। এক নম্বর প্রশ্ন, আন উমরিহি ফিমা আফনাহু, তোমাকে আমি 70 বছর, 80 বছর, 90 বছর একটা হায়াত দিয়েছিলাম, এই হায়াতটা তুমি কিভাবে কাটাইছ? পুরা হায়াতের হিসাব দিয়ে যাও, পুরা হায়াতের হিসাব দাও। হিসাব দেওয়া ছাড়া নড়াচড়া করতে পারবে না। তোমাকে যৌবন কাল দিয়েছিলাম 25 বছরের একটা যৌবন কাল, 15 বছর বয়স থেকে 40 বছর বয়স পর্যন্ত এই যৌবন কাল কিভাবে অতিবাহিত করছ হিসাব দিয়ে দাও। ওয়ান এলমিহি ফিমা আমিলা বিহি, তোমাকে আমি অনেক জ্ঞান দিয়েছিলাম, মেধা দিয়েছিলাম, শক্তি দিয়েছিলাম, ওই মেধা দিয়ে জ্ঞান দিয়ে শক্তি দিয়ে কতটুকু আমল করছ হিসাব দিয়ে দাও। ওয়ামিন আইনা ইকতাসাবতা, সম্পদ কোথা থেকে কিভাবে ইনকাম করেছ উপার্জন করেছ হিসাব দিয়ে দাও। ওয়াফিমা আনফাকতাহু, টাকা পয়সা সম্পদ কোথায় কোথায় কিভাবে খরচ করছ সেটারও হিসাব দিয়ে যাও। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা মানুষ থেকে এই পাঁচটা হিসাব নিবেন, তাহলে কিয়ামতের ময়দানের হাসরের ময়দানের বিপদ থেকে ভয়াবহতা থেকে বাঁচতে হলে এই পাঁচ প্রশ্নের উত্তর রেডি করে যেতে হবে। দুনিয়াতে থাকতে হাসরের ময়দানের জন্য এই পাঁচটি রেডি করে। ইন্না আওয়ালামা ইউহাসাবু বিহিল আব্দু ইয়াউমাল কিয়ামাতি মিন আমালিহি সলাতুহু, কিয়ামতের ময়দানের সর্বপ্রথম যে আমলটির হিসাব শুরু হবে সেটা হলো কি? সালাত, নামাজ। কিয়ামতের ময়দানে হাসরের ময়দানে দাঁড়ানোর সাথে সাথে নামাজের হিসাব, এই পাঁচটার পরে নামাজ। এবার নামাজের হিসাব দাও, সালাতের হিসাব দাও। সালাতের হিসাব দিতে গিয়ে ফাইন সালুহা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি তোমার নামাজের হিসাব ঠিক হয়ে যায়, ফাকাদ আফলাহা ওয়া আনজাহা, তাহলে তুমি সফল, সুবহানাল্লাহ। আর যদি নামাজের হিসাবে গন্ডগোল, ফাকাদ খাবা ওয়া খাসারা, তাহলে তোমার সব বরবাদ, সব কেয়ামতের ময়দানে বরবাদ, আর কোনো হিসাব নাই। নামাজে ফেল, সবগুলাতে ফেল। তাহলে নামাজ কোন অবস্থায় মৃত্যু পর্যন্ত বাদ দেওয়ার যাবে না। শুধু নিজে না, নিজের আহাল পরিবার পরিজন কেউ যেন নামাজ বাদ দিতে না পারে। কারণ আপনার ভিতরে ইমান আছে কি নাই এটা প্রকাশ করবে কিসে? নামাজ। সালাতের মাধ্যমে আপনার ভিতরে ইমান আছে এটা বোঝা যাবে নামাজের মাধ্যমে। তাহলে হাসরের ময়দানের এই ভয়াবহতা থেকে রক্ষা পেতে হইলে নামাজ ঠিক মতো কায়েম করতে হবে, আর ওই পাঁচটা প্রশ্ন রেডি করতে হবে। আচ্ছা, কত স্টেশন গেছে? তিন নম্বর। চার নম্বর স্টেশনের নাম হলো হাউস। হাউস মানে হাউস এ কাউসার, আমরা যেটারে কাউসার বলি, এটা হলো চার নম্বর স্টেশন। কেয়ামতের ময়দানে, হাসরের ময়দানে এরকম ভয়াবহতা চলতেছে। হাসরের ময়দানের এক পাশে বিশাল একটা হাউস আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্না কাদরা হাউজি মা বাইনা সানআ ওয়া আইলা। দুটো জায়গার নাম, একটা হলো সানআ আর একটা হলো আইলা। আইলাটা হলো আপনার সিরিয়ার দিকে, আর সানআটা হলো ইয়েমেনের দিকে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওই সানআ এবং আইলার মধ্যে যেই দূরত্ব, আমার যে হাউজে কাউসার আল্লাহ আমাকে দিয়েছেন এটার পরিমাণও এত বড়। সুবহানাল্লাহ, এরকম বিশাল এক হাউস। ওয়া আদারিকুহু কাআদাদি নুজুমিস সামা, আকাশের তারকারাজি যেমন, এই হাউজের চতুর্পাশে গ্লাসের সংখ্যাও তেমন। সুবহানাল্লাহ, কত গ্লাস আবার দেখেন, আকাশের তারকারাজির মতো হাউজে কাউসারের গ্লাস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আবিয়াদু মিনাল লাবান, এটা দুধের থেকে সাদা। ওয়া আসলা মিনাল আসাল, এটা মধুর থেকে আরো মধুর, আরো মিষ্টি। সুবহানাল্লাহ, এটা সাতটা মধুর চেয়ে মিষ্টি দুধের থেকে সাদা। লাহুয়া আসাদ্দ বায়াদান মিনাস সালজে, এটা বরফের থেকেও আরো শুভ্র, আরো সাদা। এইরকম এক পানীয়, এক শারাব, এটার নাম হলো কি? হাউজে কাউসার। একবার আল্লাহর কোন বান্দা এক গ্লাস অল্প একটু যদি পান করতে পারে, তাহলে পরবর্তী যতগুলো স্টেশন আছে সেই স্টেশন পাড়ি দিয়ে জান্নাতে পৌঁছা পর্যন্ত তার আর পানির পিপাসা হবে না। সুবহানাল্লাহ, একবার একটু খাইতে পারলে। কিন্তু এই স্টেশনে সবাই দাঁড়াতে পারবে না, এই স্টেশনের সামনে দিয়ে সব যাইবো কিন্তু দাঁড়াইতে পারবে না। সবাই সামনে দিয়ে দেখি দেখি যাইবো যে ওই যেখানে হাউজে কাউসার আছে, সবাই দৌড় দিব ওই হাউজে কাউসারের দিকে। কারণ কেয়ামতের ময়দানে তার কোনো জায়গায় পানি নেই, পানি পাইবেন কই? এখন সবাই জানে যে ওই দিকে একটা হাউজে কাউসার আছে, ওই দিকে দৌড় দিবে সবাই। ফেরেশতারা সবাই বাধা দিবে, সবাইকে যাইতে দিবে না। এখন কিছু লোককে ফেরেশতারা যাইতে দিচ্ছে না, টেনে টেনে এইদিকে নিয়ে যাচ্ছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওখান থেকে ডাক দিবেন, হাউলা ইয়াসহাবি, হাউলা ইয়াসহাবি, এরা আমার উম্মত, এরা আমার উম্মত, এরা আমার লোক, এগুলো ছেড়ে দাও। ফেরেশতারা জবাব দিবেন, ইন্নাকা লা তাদরি মা আহদাসু বাদাক, আপনি জানেন না এই মানুষগুলো আপনি দুনিয়া থেকে আসার পরে এরা আপনার রেখে যাওয়া দিনের মধ্যে নতুন নতুন শরীয়ত বানাইছে, নতুন নতুন দিন বানাইছে, এরা বেদাত তৈরি করছে, নিজে নিজে ইবাদত বানাইছে। সুতরাং এদেরকে আপনার হাউজে কাউসারের পানি পান করানো যাবে না, এরা হাউজে কাউসারের পানি পাবে না। অথচ নামাজি, এরা নামাজি না হইলে এদেরকে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চিনছেন কিভাবে? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত চিনা যাবে কিন্তু ওজুর অঙ্গগুলো গোর্রাম মুহাজ্জালিন। একদিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কবর জিয়ারত করতে গেলেন, কবর জিয়ারত করতে গিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া পড়তেছেন, আসসালামু আলাইকুম দারা কওমি মুমিনিন ওয়া ইন্না ইনশাআল্লাহু বিকুম লাহিকুন, দোয়া পড়তেছেন। দোয়া পড়তে পড়তে এক জায়গায় গিয়ে বলেন কাদ ওয়াদাত্ত আন্না রাআইনা ইখওয়ানানা, আহারে আমি যদি আমার ভাইদেরকে একটু দেখতাম। সাহাবায়ে কিরাম বলেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি কি আপনার ভাই না, আমরা কি আপনার ভাই না? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন না, তোমরা আমার ভাই না, তোমরা হইলে আমার সাহাবি। যারা আমাকে দেখে নাই, আমি যাদেরকে দেখি নাই, এরা হলো আমার ভাই। সুবহানাল্লাহ, নবী সাল্লাল্লাহু আলাইহি আমাদেরকে কি বলছেন? ভাই, এরা আমার ভাই। তো সাহাবায়ে কিরাম জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কিয়ামতের ময়দানে আপনি যাদেরকে দেখেন নাই, যাদেরকে চিনেন না, এদেরকে কিয়ামতের দিন আপনি চিনবেন কেমনে? এরা যে আপনার ভাই, এদেরকে আপনি চিনবেন কেমনে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি বললেন ইয়া আতুনা গুররাম মুহাজ্জালিনা মিনাল বুদু, আমার ভাইরা কিয়ামতের ময়দানে আসবে, তাদের ওজুর অঙ্গগুলোর মধ্য থেকে শুভ্রতা বের হতে থাকবে, সুবহানাল্লাহ, এগুলোর মধ্যে নূর চমকাতে থাকবে, ওজুর অঙ্গ হাতের মধ্যে, চেহারার মধ্যে, পায়ের মধ্যে শুধু নূর বের হতে থাকবে। এটা দেখে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিনবেন, এগুলো আমার উম্মত। এখন ওগুলোর যে নিয়ে যাচ্ছে পরস্তারা টেনে টেনে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু চিনতেছেন যে এগুলো আমার উম্মত, কিন্তু ফেরেশতারা বলতেছেন না, এগুলো হাউজে কাউসার পাবে না। কেন পাবে না? এরা দিন বানাইছে, শরীয়ত বানাইছে, নিজেরা তৈরি করছে, এজন্য এরা পাবে না। কারণ আপনি নবীর হাউজে কাউসার পাইতে হলে আপনার তরিকার উপরে, আপনার সুন্নতের উপরে কিয়ামত পর্যন্ত থাকতে হবে। হাউজে কাউসার পাইতে হলে আল্লাহ পাক আরো শর্ত দিয়েছেন, আমি আপনাকে হাউজে কাউসার দিছি, এটা পাইতে হলে দুটা জিনিস লাগবে, ফাসাল্লি রাব্বিকা, আপনার রবের উদ্দেশ্যে বেশি বেশি নামাজ পড়েন, বেশি বেশি নামাজ পড়তে হবে, ওয়ান হার, বেশি বেশি কোরবানি করতে হবে, আল্লাহর রাস্তায় টাকা পয়সা খরচ করতে হবে, দিন আপনি বেশি বেশি আল্লাহর রাস্তায় খরচ করবেন, কোরবানি করবেন, আর বেশি বেশি নামাজ পড়বেন, তাহলে হাউজে কাউসার পাওয়া যাবে। তাহলে কয় নম্বর স্টেশন গেল? চার নম্বর। পাঁচ নম্বর স্টেশন হলো আল হিসাব ওয়াল জাজা, এরপরে শুরু হবে হিসাবের ময়দান, হিসাব, হিসাব শুরু হবে, আল্লাহ পাক হিসাব নেওয়া শুরু করবেন। হিসাব নেওয়ার শুরুতে আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকের হাতে হাতে কিতাব দড়াই দিবেন, আমলনামা দিয়ে দিবেন, দিয়ে আল্লাহর পক্ষ থেকে ঘোষণা হবে ইকরা কিতাবাক, তোমার হাতে যেটা দিছি এটা পড়ো ভালো করে, কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা, আজকের দিনে তোমার নিজের হিসাবের জন্য তুমি নিজে যথেষ্ট, তোমার হিসাবটা তুমি নিজে করে ফেলো, আর কারো দরকার নাই। তোমার নিজে হিসাব করলে নিজেই বুঝতে পারবা জান্নাতি না জাহান্নামি। এরপরে রাব্বুল আলামিনের হিসাবের পর্যায় শুরু হবে, আর আল্লাহ পাক যা যা দিবেন, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়ামান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা, যাররা পরিমাণ নেক আমল করলে এটাও দেখা যাবে, যাররা পরিমাণ খারাপ কাজ করলে এটাও কিয়ামতের ময়দানে দেখা যাবে, দুটাই দেখা যাবে। এরপরে এখানে হিসাব নিকাশ হয়ে গেল, এবার ৬ নম্বর স্টেশন, ৬ নম্বর স্টেশনের নাম হলো আল মিজান। আরেকটা জায়গা আছে এটার নাম মিজান, মিজান মানে এরকম দাড়ি ফাল্লা না, না, মিজান মানে দাড়ি ফাল্লা না, মিজানটা রাব্বুল আলামিন আল্লাহ জানেন সঠিক যে মিজানটা কি রকম, এটা আমরা কেউ দেখি নাই, এটার কোনো বর্ণনা সরাসরি এভাবে দেওয়া হয় নাই যে এটা দাড়ি ফাল্লার মতো, এটা অমুকের মতো। মিজান মানে ওজন করা হবে আমলকে কিয়ামতের ময়দানে, ওজন করা হবে আমলের ওজন আছে, ওজন আছে না, আমল খুব ভারী, এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কালিমাতানে খাফিফাতানে আলাল লিসান সাকিলাতানে ফিল মিজান হাবিবাতানে ইলার রহমান, দুটা কালেমা এমন আছে যেটা মুখে উচ্চারণ করতে একবারে হালকা, সাকিলাতান ফিল মিজান, মিজানের মধ্যে দিলে খুব ভারী, হাবিবাতান ইলা রহমান, রহমানের কাছে অত্যন্ত প্রিয়। কোন বাক্যটা? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। তাহলে বোঝা যায় সাকিলাতান ফিল মিজান, আমলগুলো খুব ভারী থাকে। আল্লাহ পাক এগুলোকে ওজন করার জন্য একটা মিজান রাখছেন কিয়ামতের ময়দানে। এই মিজানটা কিরকম আল্লাহ পাক ভালো জানেন। সেখানে দ্রুত গতিতে সব হিসাব নিকাশ কমপ্লিট। ইন্নাল্লাহ সারিউল হিসাব, আল্লাহ হলেন অত্যন্ত দ্রুত হিসাব গ্রহণকারী। কেউ কেউ মনে করতে পারে যে আল্লাহ কিয়ামতের ময়দানে কোটি কোটি মানুষের হিসাব নেবেন, তো প্রথম দিকে নিতে নিতে আল্লাহ শেষে ক্লান্তি চলে আসবে, তখন ছাড়ি দিব, কবে যা আর দেখবো না, এরকম ছেড়ে দেওয়ার সুযোগ নাই। এই জন্য আল্লাহ পাক বলছে ইন্নাল্লাহ সারিউল হিসাব, আল্লাহ পাক অত্যন্ত দ্রুত হিসাব সেরে ফেলবেন। এবং মিজানটা এমন এক যন্ত্র, এমন এক জিনিস যেখানে দ্রুত হিসাব হয়ে যায়। এই ছয় নম্বর স্টেশন পাড়ি দিলে সাত নম্বরটা সবচেয়ে ভয়ঙ্কর। সাত নম্বরটা কি? ফুল সারাত, সারাত, এটা জাহান্নামের উপর দিয়ে, নিচে জাহান্নাম উপরে ব্রিজ, এটা পান না হলে জান্নাতে যাওয়া যায় না। জান্নাতে যাওয়ার আর কোন রাস্তা নাই, রাস্তা একটাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন এটা বাইনা জহরানাই জাহান্নাম, এটাকে জাহান্নামের উপর দিয়ে স্থাপন করা হয়েছে, এটার উপর দিয়ে হেঁটেও যাওয়া যায় না, কোনো বাহনেও যাওয়া যায় না, কোনোভাবে যাওয়া যায় না, স্বাভাবিক পন্থায় এই সেতু দিয়ে, এই পুলসেরাত দিয়ে পার হওয়ার কোনো উপায় নেই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেন এই পুলসেরাতের গোড়ায় গিয়ে অন্য মানুষ তো দূরের কথা, ফেরেশতারা পর্যন্ত, এমনকি আল্লাহর নবীরা পর্যন্ত আল্লাহর কাছে বলতে থাকবেন আল্লাহুম্মা সাল্লিম, আল্লাহুম্মা সাল্লিম, হে আল্লাহ নিরাপত্তা দাও, নিরাপত্তা দাও। নবীরা পর্যন্ত আল্লাহর কাছে বলতে থাকবেন আল্লাহুম্মা সাল্লিম, আল্লাহুম্মা সাল্লিম। তাহলে কি ভয়ানক, কি কঠিন একটা সেতু ফুলসারাত। এটা পার হওয়ার মাধ্যম কি? এটা পার হতে গেলে নূর লাগে, নূর, এটা পার হতে গেলে নূর লাগবে। এই নূর যার কাছে যত বেশি থাকবে তিনি তত দ্রুত ফুলসারাত পার হয়ে যাবেন। সুবহানাল্লাহ। এই নূরটা কিসের মধ্যে পাওয়া যাবে? এই নূরটা ওযুর মধ্যে পাওয়া যায়, সালাতের মধ্যে পাওয়া যায়। সালাত একটা নূর, ওযু একটা নূর, কোরআন একটা নূর। যে ব্যক্তি কোরআনে কারিমের সাথে বেশি সম্পর্ক রাখবে, কোরআনে কারিম তেলাওয়াত করবে বেশি বেশি, কোরআন জানবে, কোরআন বুঝবে, কোরআন আমল করবে, কোরআনের সাথে মহব্বত রাখবে, তারপরে আপনার ওযু বেশি বেশি করবে, সালাত আদায় করবে, ফরজ সালাতের বাহিরেও আরো নফল সালাত আদায় করবে, তার মধ্যে নূর বেশি বেশি সংগ্রহ হবে। আর নূর যার কাছে বেশি থাকবে সে তত তাড়াতাড়ি পুলসেরাত পার হয়ে যাবে। সুবহানাল্লাহ। তাহলে এই পুলসেরাত পার হইলে তারপরে কি আসবে? জান্নাত। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদের সবাইকে জান্নাতবাসী হওয়ার তৌফিক দান করুন। আমিন। আল্লাহ পাক এই ঘাটিগুলো নিরাপদে পাড়ি দিয়ে সকল বিপদ আপদ মুসিবত অতিক্রম করে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে জান্নাতুল ফেরদাউস পর্যন্ত পৌঁছার তৌফিক দান করুন। আমিন। আল্লাহ পাক আমাদের সবাইকে নিজেদের আহাল সহ, পরিবার পরিজন সহ জাহান্নামের আগুন থেকে বাঁচার তৌফিক দিন। আমিন। আল্লাহ পাক যেন কিয়ামতের ময়দানে আমাদেরকে আহালের জন্য যেন জাহান্নামে যেতে না হয়, আল্লাহ পাক আমাদের সবাইকে সে তৌফিক দান করুন। আমিন। আমাদের পরিবার পরিজনকে আল্লাহ পাক নামাজি, দিনদার, সালেহীন, পর্দাশীল, মুত্তাকিন বানিয়ে দিন। আমিন। আজকের এই মাহফিল, যেই তাফসিরুল কোরআন মাহফিল, দশম তাফসিরুল কোরআন মাহফিল যে ভাইয়েরা আয়োজন করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন তাদের খেদমতকে, তাদের প্রচেষ্টাকে আল্লাহ পাক কবুল ও মঞ্জুর করে নিন। যত প্রকার আর্থিকভাবে, শারীরিকভাবে, মানসিকভাবে এই মাহফিলের জন্য সহযোগিতা করেছেন, সকল খেদমতকে, সকল সহযোগিতাকে আল্লাহ পাক কবুল ও মঞ্জুর করে নিন। এই মাহফিলকে আল্লাহ পাক কিয়ামত পর্যন্ত দায়েম ও কায়েম রাখেন। এই মাহফিলকে এই এলাকার বাইদি বন্ধের জন্য তাওহীদ সুন্নাত পাওয়ার মাধ্যম হিসাবে, শেরেক থেকে মুক্ত হওয়ার, বেদাত থেকে মুক্ত হওয়ার মাধ্যম হিসাবে আল্লাহ পাক কবুল ও মঞ্জুর করে নিন। আল্লাহ রাব্বুল আলামিন এই গ্রামের সকল ভাই বোনদের উপরে রহমত নাজিল করুন। সবাইকে আল্লাহ পাক সিরাত মুস্তাকিমের হায়াত হেদায়েত দান করুন। সবাইকে আল্লাহ পাক হায়াত তাইয়্যিবা দান করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।